আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা আখাযনা মীসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে সব ওয়াদা চুক্তি নিয়েছিলেন বনি ইসরায়েলদের কাছ থেকে, তার একটি হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াইজ আখাযনা মীসাকাকুম, স্মরণ করো ওই সময়কে যখন তোমাদের কাছ থেকে ওয়াকাট্ট চুক্তি নিয়েছিলাম। লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একে অপরে রক্ত প্রবাহিত করবে না, কাউকে খুন করবে না। ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা একে অপরকে দেশ থেকে বিতাড়িত করবে না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা তার অঙ্গীকার করেছিলে। ওয়া আনতুম তাশহাদুন, এবং তোমরা এর সাক্ষী ছিলে। এই ওয়াদা চুক্তি করার পরে এই চুক্তির বিপরীত কাজ করেছো। সুম্মা আনতুম হাওলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারপরে তোমরাই তো সেই লোকেরা, তাকতুলুনা আনফুসাকুম, তোমরা এক অপরকে হত্যা করতে শুরু করলে। ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের এক দলকে তাদের বাড়ি থেকে তাদের দেশ থেকে বিতাড়িত করলে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করলে, অন্যায় কাজে সাহায্য করলে, এসব কাজ করলে। অথচ এগুলো তোমাদের চুক্তির বিপরীত কাজ ছিল। আল্লাহর সাথে ওয়াদা করেছিলে তোমরা কাউকে খুন করবে না, কাউকে দেশ থেকে বিতাড়িত করবে না, অন্যায়ের কাজে কারো সাহায্য সহযোগিতা করবে না, এগুলি তোমরা করে ফেললে। তারপরে তোমাদের কাছে যদি বন্দি আসে তো তার মুক্তিপণ দাও আবার, ওরাই যদি বন্দি হয়ে আসে তাদের তোমরা মুক্তিপণ দাও আবার, পয়সাও খরচ করো মুক্তিপণ দিয়ে কাউকে বের করে নিয়ে আসা গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে বা যাদেরকে বন্দি রাখা হয়েছে তাদেরকে, এটা তো ভালো কাজেই কাজ করো। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজহুম, অথচ তোমাদের উপর তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হারাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি উল্লেখ করেছেন, এর প্রেক্ষাপট বোঝার চেষ্টা করতে হবে। তাওরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায় কাজগুলি নিষেধ করেছিলেন, কাউকে খুন করবে না, কাউকে দেশ থেকে বিতাড়িত করবে না, অন্যায়ের কাজে কারো সহযোগিতা করবে না। মদিনায় ইহুদিদের তিনটি গোত্র বাস করত, বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, আর এগুলো ছিল ইহুদি গোত্র। আর ছিল মুশরিক গোত্র, যারা ঈমান নিয়ে এসেছিল তারা ছিল আওস এবং খাজরাজ, এদেরকে পরে আল্লাহ পাক আনসার বললেন, এরা আনসারী। আওস গোত্রের সাথে চুক্তি ছিল ইহুদিদের বনু কুরাইজা গোত্রের, আর খাজরাজ গোত্রের সাথে চুক্তি ছিল বনু কাইনুকা আর বনু নাজির। আওস এবং খাজরাজের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বোয়াসের যুদ্ধের কথা ইসলামের পূর্বের ইতিহাসে আছে, তারা 120 বছর ধরে লড়াই করেছিল, 120 বছর ধরে লড়াই করেছিল। কারণ সামান্য কারণ ছিল পানি নিয়ে ঝগড়া, পানি নিয়ে ঝগড়ায় মারামারি শুরু হইল, আর যারা মারামারি শুরু করলো তারা মারামারি করে গিয়েছে, তারপরে তাদের ছেলেরা মারামারি করেছে, তাদের পোতানাতিরা মারামারি করেছে, 120 বছর ধরে লড়াই চলে আসছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমতে মদিনায় হিজরত করে পৌঁছিলেন, আর তার বরকতে এরা ইসলাম কবুল করল এবং ইসলাম কবুল করে ধন্য হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহসানের কথা উল্লেখ করেছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো। ইদ কুনতুম আদান, তোমরা একে অপরের শত্রু ছিলে, ফা আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ কাছাকাছি করে দিলেন, জড়িয়ে দিলেন। ফা আসবাহতুম বিনিয়মাতি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহ হলো তোমাদের উপর যে তোমরা ভাই ভাই হয়ে গেলে, ভাই ভাই আল্লাহ পাক বানিয়ে দিলেন ইমানের মাধ্যমে। তো এদের সাথে যেহেতু বন্ধুত্ব ছিল এই গোত্রগুলির, যখন আওস খাজরাজের লড়াই চলছিল তখন ইহুদিরা নিজের বন্ধু মিত্র গোত্রের পক্ষ থেকে অন্যদেরকে হত্যা করত, অর্থাৎ বনু কুরাইজার লোকেরা বনু কাইনুকা আর বনু নাজির ইহুদিদেরকে হত্যা করত, ওরা এদেরকে হত্যা করত। আল্লাহ পাক এই আয়াতে বললেন যে তোমাদের সাথে ওয়াদা আছে তোমরা কাউকে হত্যা করবে না, দেশ থেকে বিতাড়িত করবে না, তোমরা হত্যাও করতে আর দেশ থেকে বিতাড়িতও করেছো নিজের জাতিকে ইহুদিদেরকে, এটা তোমাদের তাওরাতের বিধানের খেলাফ কাজ করেছো যার ওয়াদা তোমাদের সাথে নেওয়া হয়েছে। তারপরে যখন ওই ইহুদিরাই বন্দী হয়ে আসতো, যুদ্ধে মারামারি হইল, বন্দী হয়ে আসলো, কি কিছুদিন পরে ওই বন্দীগুলিকে ছাড়াবার জন্য রক্ত বন্দিতে এসেছে, তারা বন্দীগুলিকে ছাড়াবার জন্য বন্দিতে তারা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ওয়াইয়া তুকুম ওসারা তুফাদুহুম, তোমাদের কাছে ওরা বন্দী হয়ে আসলে তোমরা তার মুক্তিপণ দাও। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হারাম ছিল। এই যে কিছু মানলে তাওরাতের কিছু মানলে না, কিছু মানলে মানে তাওরাতে ছিল যদি তোমাদের জাতির কেউ বন্দী হয় তাহলে তার সাহায্য করবে, তাকে ছাড়াবার জন্য সাহায্য করবে, এই কাজটা তো ভালো করলে। কিন্তু তার আগে আল্লাহ পাক নিষেধ করেছেন খুন করা, তোমরা খুন কেন করলে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া কেন দেশ থেকে তাড়ালে, অন্যায় কাজে সাহায্য করা নিষেধ কেন করলে। তাহলে কিছু তাওরাতের বিধান মানো আর কিছু তোমরা মানো না। আল্লাহ বলছেন আফাতু মেনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা তাহলে কি আল্লাহর কিতাবের কিছু কথা মানো আর কিছু কথাকে অস্বীকার করো, আল্লাহর বিধানের কিছু মানলে আর কিছু মানলে না, এর শাস্তি কি কঠোর শাস্তি। আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা এসব কাজ করবে তাদের বদলা হচ্ছে একমাত্র ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে লাঞ্ছনা, আল্লাহ অপদস্থ করবেন আর অপমানিত করবেন। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব, আখিরাতের শাস্তি, পরকালে তাদেরকে নিক্ষেপ করা হবে কঠোর শাস্তিতে, কঠোর শাস্তি আল্লাহ পাকের জাহান্নামের শাস্তি, তাতে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, তোমরা যা কিছু করো তা থেকে আল্লাহ পাক অনুবহিত নন। এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে মুসলিম জাতিতে, যে আমরা ইসলামে কিছু মানি কিছু মানি না, তিন অক্ত নামাজ পড়ি চার পড়ি পাঁচ পড়ি না, এক বছর জাকাত দিলাম আর এক বছর দিলাম না, কখন রোজা রাখলাম রাখলাম না, তারপরে আর একটি দিক রয়েছে আজকে মুসলিম উম্মার যে বাস্তব অবস্থা, তা হচ্ছে ব্যক্তি জীবনে তো কিছু ইসলাম পালন করি কিন্তু পারিবারিক জীবনে অনেকের ইসলাম নেই, নিজে হয়তো ব্যক্তিগত জীবনে নামাজ রোজা করে কিন্তু নিজের পরিবারের ছেলে মেয়েকে ঠিক করে না, তাদেরকে ইসলামিক শিক্ষা দেয় না, তাদের ইসলামিক চরিত্র গঠন করে না, মেয়েরা রয়েছে তাদের পর্দা করায় না, অথচ নামাজি মানুষ। তাহলে ইসলামের কিছু বিধান মানলে কিছু বিধান মানলে না, এই রকমই সামাজিক ক্ষেত্রে আমাদের ইসলাম খুঁজে পাওয়া যায় না। অন ইসলামিক সমাজ বিরাজ করছে, বিবাহের ক্ষেত্রে বিদাতে ভরা হারামে ভরা বিবাহ, মুসলিমদের বিবাহ পার্থক্য নেই বিজাতির বিবাহের মতো, পণ প্রথা যৌতুক, তাহলে ইসলামের কিছু তো মানলে কিছু মানলে না। রাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে মানবেই না, রাষ্ট্রনীতিতে ইসলাম নেই, ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসাই, অর্থনীতিতে ইসলাম নেই, এখানে আবার হালাল হারাম কি আছে, টাকা পয়সা আয় ইনকাম করো, সুদ হোক আর ঘুষ হোক ওইসব তো হালাল হারামের ব্যাপার স্যাপার না, পয়সা আসলেই হইল। আল্লাহ পাক এই শ্রেণীর লোককে যারা জীবনের কিছু অংশতে ইসলাম মানলো বাকি অংশে ইসলাম মানলো না, তাদেরকে দুনিয়াতে আল্লাহ অপদস্থ করবেন আর আখেরাতে কঠোর শাস্তি দিবেন। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব, আল্লাহ পাক যেন মুসলিম উম্মাকে বুঝার এবং নিজের সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন উলাইকাল লাযী নাশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, এরাই তো তারা যারা পার্থিব জীবনকে ক্রয় করেছে আখেরাতের বিনিময়ে, আখেরাতকে নষ্ট করে দিয়ে দুনিয়া খরিদ করে নিয়েছে। ফালা ইউখাফফু আনহুমুল আযাব, তাদের আযাবকে হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, আর তাদের সাহায্য করা হবে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফফাইনা মিন বাদিহি বির রুসুল, আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামকে আমি কিতাব দান করেছিলাম তাওরাত, এবং তারপরে আমি ক্রমে ক্রমে রসুল পাঠিয়েছিলাম, ওয়া কাফফাইনা মিন বাদিহি বির রুসুল, তারপরে আল্লাহ পাক রব্বুলের পরস্পর রসুল পাঠাতে থেকেছেন, অনেক নবী এবং রসুলগণকে প্রেরণ করেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়্যিনাত, এবং ঈসা ইবনে মারইয়াম মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে আমি সুস্পষ্ট নিদর্শনাবলী দিয়েছিলাম, অর্থাৎ মুজিজা দিয়েছিলাম, তাকে মুজিজা দিয়েছিলেন, সে মৃতকে জীবিত করতে পারতেন, আল্লাহ পাকের দান মুজিজা ছিল, তিনি জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন, তিনি কুষ্ঠ রোগীর উপরে হাত ফিরালে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত, এসব মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। ওয়াইয়াদনাহু বিরুহিল কুদস, এবং তাকে আমি শক্তিশালী করেছিলাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আফা কুল্লামা জাআকুম রাসূলুন, যখনই তোমাদের কাছে কোন রাসূল আসবে এমন কিছু নিয়ে, বিমা লা তাহু আনফুসুকুম, যেটা তোমাদের মনের উল্টা, ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করো, ফাফরিকান কাযযাবতুম, একদল নবী রাসূলকে তোমরা মিথ্যা মনে করেছো, ওয়া ফারিকান তাকতুলুন, আরেক দলকে তোমরা হত্যা করেছো, এই হচ্ছে তোমাদের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালু কুলুবনা গুলফ, ইহুদিরা বলতো ঈমান নিয়ে আসবে না, বিশ্বাস করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কোরআনের প্রতি, তখন তারা বলতো আমাদের অন্তর ঢাকা আবৃত, বরং তাদের উপর আল্লাহর অভিসম্পদ হয়েছে তাদের কুফরির কারণে, সুতরাং তাদের অল্পই ইমান নিয়ে আসবে, ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের আরেকটি চরিত্র সম্পর্কে বলছেন যে যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো, অর্থাৎ কোরআনে করিম নাজিল করা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মুসাদ্দিকুল লিমা মাআহু, তাদের কাছে যে কিতাব রয়েছে, যে বিধান রয়েছে তার সত্যায়নকারী স্বরূপ, অর্থাৎ তাওরাত ইনজিলে যেসব সত্য বিধান রয়েছে আল্লাহ পাকের, যেগুলিকে তারা বিকৃত করেনি সেগুলির সত্যায়ন করছে এই কোরআনে করিম, তখন তারা কি করলো, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল কোরআন নিয়ে আসলেন, তার পূর্বে যখন মুশরিকদের সাথে তাদের দ্বন্দ্ব হইত, তাদের কোনো বিবাদ হইত, তখন মুশরিকদেরকে তারা ধমক দিত আর বলতো যে থামো, এক নবী আসতে যাচ্ছেন, সেই নবী আসলে আমরা তার প্রতি ঈমান নিয়ে আসবো আর ঈমান নিয়ে এসে সেই নবীর নেতৃত্বে তোমাদেরকে শাস্তি দিব, এ কথা বলতো. আল্লাহ পাক বলেছেন ওয়াকানু মিন ক্বাবলু, তারা এর পূর্বে ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, কাফেরদের উপর বিজয় তলব করত, যে আমাদের বিজয় হাসিল হবে, নবীকে আসতে দাও না. ফালাম্মা জাআহুম্মা আরাফু, যখন তাদের কাছে আগমন করলো এমন বস্তু যা তারা চেনে নিল, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত চলে আসলো, কাফারু বিহি, তাকে অস্বীকার করলো, নবী মানতে অস্বীকার করলো, কোরআনের প্রতি বিশ্বাস করতে অস্বীকার করলো. ফালানাতুল্লাহ আলাল কাফিরিন, আল্লাহ বলছেন যারা অস্বীকারকারী কাফির তাদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে. বিসামাশতারাউ বিহি আনফুসাহুম, আল্লাহ পাক বলছেন যে সবচাইতে জঘন্য বস্তু ওইটি, ইস্তারাও বিহি আনফুসাহুম, যা দিয়ে তারা নিজেকে বিক্রি করে দিয়েছে. ইহুদিরা নিজেকে যার বিনিময়ে বিক্রি করেছে সেটা খুব খারাপ. কি সেটা? আই ইয়াকফুরু বিমা আনজাল আল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন তার সাথে কুফরি করা. আল্লাহ পাক যা নাজিল করেছেন আল কোরআন, তাকে অস্বীকার করা, তার সাথে কুফরি করা, এটা তাদের ক্রয় করা বস্তু, এটা কত নিকৃষ্ট কাজ, কুফরি কাজ. বাগিয়ান, হিংসাবশত, বাড়াবাড়ি করে. আইন ইউরাজিল আল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা, যে আল্লাহ পাক রব্বুল আলম তার অনুগ্রহ নাজিল করেছেন যার উপরে চেয়েছেন, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী রাসূল করলেন, আর তিনি বনি ইসরায়েলদের বংশের নন, বরং ইসমাইল আলাইহিস সালামের বংশের হয়ে গেলেন. এই যে তাদের হিংসা বিদ্বেষ হয়ে গেল, আল্লাহ বলছেন আল্লাহ পাক তার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করবেন, যেই গোত্রে আল্লাহ পাক ইচ্ছা সেই গোত্রে দান করবেন. আল্লাহ পাক বলছেন ফাবাউ বিগাযাবিন আলা গাযাব, সুতরাং তারা আল্লাহ পাকের ক্রোধের পর ক্রোধে তারা নিমজ্জিত হইল. ওয়ালিল কাফিরিন আযাবু মুহিন, এবং কাফেরদের জন্য বড় লাঞ্ছনাজনক আযাব রয়েছে. ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হইল যে আল্লাহ পাক যা নাজিল করেছেন তার প্রতি ঈমান নিয়ে আসো, কালু, তখন তারা বলল নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপর যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করব, তাওরাত বিশ্বাস করব. ওয়াক ফরুন বিমা ওয়ারা আহু, আর তাছাড়া যা কিছু রয়েছে তা তারা অস্বীকার করলো. ওহু আল হাক্য, অথচ তা হচ্ছে চির সত্য, কোরআনে করিমকে তারা অস্বীকার করলো. মুসাদ্দিক আল্লিমা মাহুম, তাদের কাছে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী. আল্লাহ পাক বলছেন কুল ফালে মা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন কাবল ইন কুনতুম মুমিনিন, আচ্ছা বলো তো তোমরা যদি সত্যি ঈমান নিয়ে এসে থাকো মূসা আলাইহিস সালামের প্রতি আর তাওরাতের প্রতি, তাহলে তারপরে যে নবীগণ এসেছিলেন বনি ইসরায়েলদের মধ্যে তাদেরকে কেন হত্যা করেছিলেন, এগুলি তোমাদের পাপ নয় কি, পাপের ইতিহাস নয় কি? আল্লাহ বলছেন কুল, হে নবী বলে দাও, ফালে মা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, কেন তোমরা আল্লাহর নবীগণকে হত্যা করেছিলে, মিন কাবল এর পূর্বে, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হতে. ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, আল্লাহ বলছেন তোমাদের কাছে নিঃসন্দেহে মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন, মুজিজা নিয়ে এসেছিলেন. সুম্মা ইত্তাখাযতুম আল ইজলা মিন বাদিহি, তার তুর পাহাড়ে তাওরাত নিতে চলে যাওয়ার পরে তোমরা বাছুরকে মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছিলে. আনতুম জালেমুন, যার ফলে তোমরা জালেম হয়ে পড়েছিলে. ওয়াইদ আখাযনা মীসাকাকুম ওয়ারাফানা ফাওকাকুম উত্তুর, স্মরণ করো যখন তোমাদের কাছে অকাট্য ওয়াদা নিয়েছিলাম এবং তোমাদের উপর তুর পাহাড়কে উঠিয়েছিলাম. খুজু মা আতাইনাকুম বিকুওয়াহ, যা কিছু তোমাদেরকে প্রদান করেছি তা শক্ত করে ধারণ করো. ওয়াসমাউ, এবং শোনো, শোনো, আল্লাহ বলছেন যে তোমরা এই তাওরাতকে মজবুত করে ধারণ করো, অর্থাৎ আমল করো এবং ভালো করে শোনো, শোনো এবং তা পালন করো. কালু, তখন তারা তাদের বদমাইশি দেখুন মানে ইসরায়েলদের বলেছিল সামেনা ওয়া আসাইনা, শুনলাম মুসা কিন্তু আসাইনা, মানবো না, হটকারিতা তাদের. ও উশরেবু ফি কুলুবিহিমুল ইজলা, তাদের অন্তরে বাছুরের পূজাকে শিকড় গেড়ে দেওয়া হয়েছিল, এমন ভাবে এই গরু পূজা ঢুকেছিল তাদের অন্তরে যা বের হওয়ার নয়, কি জন্য, বেকুফ রহিম, তাদের কুফরির কারণে. বলবে সামায়া আমরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের যে ঈমান সেই ঈমান তোমাদেরকে খুব খারাপ কাজের আদেশ করেছে। এই কেমন ঈমান হইল যে ঈমান নিয়ে আসার পরে আবার বাছুর পূজা শুরু করলে? ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হতে তেমনটা করতে না। আল্লাহ পাক তারপরে একটি চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জকে বলা হয় মুবাহালার চ্যালেঞ্জ। মুবাহালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে এবং নাসারাদের সাথে করার জন্য প্রস্তাব রেখেছেন, কিন্তু তাদের সাহস হয়নি। মুবাহালা বলা হয় যে দুই দল পরস্পর বিরোধী আর সবাই নিজেকে হক সত্যপন্থী মনে করছে, তাহলে তারা বলবে যেই পন্থী বাতিল পন্থী তারা ধ্বংস হয়ে যাক, আমরা যদি বাতিল পন্থী হয় ভুল পথে হই তাহলে আমরা যেন ধ্বংস হয়ে যাই। আমরা মুমিনরাও বলবো আর হে ইহুদি তোমরাও বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন, এই বিষয়টিকে সূরায়ে জুমাতে উল্লেখ করেছেন ইহুদিদের সম্পর্কে আর নাসারাদের সম্পর্কে। আল্লাহ পাক সূরায়ে আল ইমরান নাজরান থেকে নাসারাদের যে প্রতিনিধি এসেছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কিন্তু তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়নি। তো আল্লাহ পাক রব্বুল বলছেন কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস, হে নবী বলে দাও যদি তোমাদের জন্য পরকালের স্থান অর্থাৎ জান্নাত আল্লাহর নিকটে একেবারে বরাদ্দ করে দেওয়া হয়, একবারে তোমাদের জন্য খাস করে দেওয়া হয়, মিন দুনিন নাস অন্য লোক ছাড়া, যে অন্য লোক কেউ জান্নাতে যাবে না, শুধু তোমরা ইহুদিরাই সৎ পথে আছো, একমাত্র তোমরাই জান্নাতে যাবে, এই কথা যদি সত্য হয় ফাতামান্নাউল মাউতা, তাহলে মরণের আকাঙ্ক্ষা করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো যে আল্লাহ যারা বাতিল পন্থী তাদেরকে হালাক করে দাও, তারা মরে যাক। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদা, কখনো তারা মওতের আকাঙ্ক্ষা করবে না, মরতে চাইবে না। বিমা কাদ্দামাত আইদিহিম, কারণ তাদের হাত যে পাপগুলি পাঠিয়েছে সেই পাপের আশঙ্কায় কখনো তারা মরতে চাইবে না। তার ভালো করে জানে যে আমরা ভুল পথে আছি, আমরা বাতিল পন্থী, সুতরাং এই চ্যালেঞ্জ কখনো কবুল করতে চাইবে না। আল্লাহু আলিমুন বিজ্জালিমিন, আল্লাহ জালিমদের সম্পর্কে সম্ভজ্ঞানী। আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল লাযিনা আশরাকু, অবশ্যই অবশ্যই তাদেরকে অর্থাৎ ইহুদিদেরকে পাবে জীবনের ওপর অত্যন্ত লোভী, আহরাসান নাসি আলা হায়া, জীবনের ওপর বেঁচে থাকার ওপর অত্যন্ত লোভী। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের প্রত্যেককে পছন্দ করে, লাউ ইউআম্মারু আলফাসানা, যদি তাদেরকে হাজার বছর বয়স দেওয়া হয়, আয়ু দেওয়া হয়, হাজার বছর তারা বাঁচতে চায়। ওমা হুয়া মুজাহাজিহি মিনাল আযাবে আন ইউআম্মার, যদি এই বয়স দিয়েও দেওয়া হয় তবু আল্লাহর আযাব থেকে তাদেরকে রক্ষা করা হবে না। হাজার বছর পরে কোথায় যাবে? তখন তো আযাবে যেতে হবে, তখন তো জাহান্নামে যেতে হবে, ফিরে যেতেই হবে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ পাক সবকিছুই দেখছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কথা আর অন্য অন্য মালায়েকাদের কথা উল্লেখ করেছেন। এই আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহ পাকের ফেরেশতা রয়েছেন, মালায়েকা একটি সৃষ্টি আল্লাহ পাকের রয়েছে, যে সৃষ্টি আল্লাহ পাকের নূরের সৃষ্টি, নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সেই মালায়েকা হতে যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন সেই নামগুলি নিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যেসব মালায়েকা ফেরেশতাদের আল্লাহ পাক নাম উল্লেখ করেনি তাদেরকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন, আর অসংখ্য ফেরেশতা রয়েছে তাদের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। কেউ যদি ফেরেশতাকে অস্বীকার করে যে আমি এই গায়েবে বিশ্বাস করি না, যে জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, মালাকুল মওত আছে, এসব বিশ্বাস করি না, বা অসংখ্য ফেরেশতা আছেন কেরামান কাতেবিন যারা সম্মানিত ফেরেশতা ডানে বামে আছেন আর লিখছেন, এসব বিশ্বাস করি না, তাহলে সে মুসলিম নয়, সে কাফের। আল্লাহ পাক বলেছেন কুল হে নবী বলে দাও মান কানা আদুওয়াল্লি জিবরিল্লাহ, যেই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালামের শত্রু হবে জেনে রাখুক যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হে নবী তোমার উপর নাজিল করেছেন বিইজনিল্লাহ আল্লাহ পাকের অনুমতি ক্রমে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি সত্যায়নকারী হিসাবে, লিমা বাইনা ইয়াদাইহি তার পূর্বে যে কিতাব এসেছিল তার, ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য আর মুমিনদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। জিবরাইল আলাইহিস সালামের শত্রু বলা হয়েছে ইহুদিদেরকে, কারণ তারা জিবরাইল আলাইহিস সালামকে গালি গালাজ করত, জিবরাইল আলাইহিস সালামের সাথে শত্রুতা বিদ্বেষ রাখত। আল্লাহ পাক তাদের সম্পর্কে এখানে উল্লেখ করেছেন আর তাদেরকে জেনে রাখতে বলেছেন যে আল্লাহ পাক জিবরাইলকে স্বয়ং পাঠিয়েছেন ওয়াহী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তারপর আল্লাহ বলছেন মান কানা আদুওয়াল্লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শত্রু হবে, ও মালায়েকাতি তার ফেরেশতাগণের শত্রু হবে, ও রাসূলিহি তার রাসূলগণের শত্রু হবে, ও জিবরাইলা জিবরাইল আলাইহিস শত্রু হবে, ও মিকালা মিকাইলের শত্রু হবে, ফাইনাল্লাহ আদুউল্লিল কাফেরিন, আল্লাহ ওই সব কাফেরদের শত্রু। তাহলে এই আয়াত স্পষ্ট করে যেই ব্যক্তি জিবরাইলের শত্রু তারা কাফের, কারণ তাদেরকে আল্লাহ পাক কাফেরিন বলে আখ্যায়িত করেছেন। ওয়ালাকাদ আনযালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমি হে নবী তোমার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। সুস্পষ্ট আয়াত, কোরআন কারীমে সুস্পষ্ট আয়াত, যার অর্থ সুস্পষ্ট, যার দিক নির্দেশনা সুস্পষ্ট, যাতে কোন রকমের অস্পষ্টতা নেই। এক শ্রেণীর বিদাতপন্থীরা বলে যে কোরআন আল্লাহর বাণী, তাকে বোঝা যায়, তাকে আর বোঝা সম্ভব? রাসূলের হাদিস, তাকে বোঝা সম্ভব? আল্লাহর কথা বোঝা যাবে না, রাসূলের কথা বোঝা যাবে না, আর তাদের মন গড়া কথা, তাদের লিখা রচিত কথা বোঝা যাবে? আশ্চর্য কথা। অথচ মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে অত্যন্ত সহজ করেছি, আর বোঝাবার ক্ষেত্রে আমি বোঝাচ্ছি আপনাদেরকে। আরো অনেকে, অনেক লোককে বুঝায়, সবচেয়ে বেশি কে বুঝাতে পারেন? নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো করে বুঝিয়েছেন, তাহলে তার কথা কেন বোঝা যাবে না? আর সবচেয়ে ভালো মানুষের মধ্যে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে হাদিসের কথা কেন বোঝা যাবে না? হাদিস কোরআন থেকে ফিরিয়ে মানুষকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য আর পথভ্রষ্ট করার জন্য এক সেই লোকেরা এই অস্ত্র ব্যবহার করে যে কোরআন হাদিস সরাসরি বোঝা যাবে না, সুতরাং সাধারণ মানুষ কোরআন হাদিস পড়ে লাভ নাই, ওই অন্য অন্য কিতাবগুলি যে আলেম ওলামারা লিখেছেন সেগুলি পড়ুন। এটা হচ্ছে ইহুদিবাদ, যে আল্লাহর কিতাব বোঝা যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আনযালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, হে নবী আপনার উপর আমি সুস্পষ্ট আয়াতগুলি নাজিল করেছি, ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এগুলিকে একমাত্র পাপাচারীরাই অস্বীকার করতে পারে। আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন, যখন যখন তারা কোন ওয়াদাই আবদ্ধ হইত, কোন চুক্তি করত, নাবাযাহু ফারীকুম মিনহুম, তাদের এক দল তা ছুঁড়ে ফেলে দিত, চুক্তি করত আবার চুক্তি ভঙ্গ করত। এই ছিল ইহুদিদের খারাপ চরিত্র। বাল আকসারুহুম লা ইউমিনুন, আল্লাহ বলছেন বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না, ঈমান নিয়ে আসে না। আল্লাহ পাক রব্বুল আরো বলছেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, যখন এই ইহুদিদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল আসলেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী হিসাবে, নাবাযা ফারীকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই ইহুদিদেরকে, তাদের এক দল তা ছুঁড়ে ফেলে দিল, আমরা মানবো না, আমরা বিশ্বাস করব না, এই নবীকে আমরা মানি না, এটা হচ্ছে আরবদের নবী, নিরক্ষরদের নবী। তারা কি করলো? নাবাযা ফারীকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি নাসারা, তাদের একদল ছুঁড়ে ফেলে দিল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনকে, ওয়ারা আযহরিহিম, তাদের পেছনে পেছনে ছুঁড়ে ফেলে দিল। কান্নাহু লা ইয়ালামুন, মনে হচ্ছে তারা জানেই না, এ সম্পর্কে শোনেনি, আর কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর আল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা উপকারী তা আমাদের জন্য বৈধ করেছেন, আর যে সব কাজে কথায় ক্ষতি রয়েছে সেগুলিকে আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন। আজকে তাফসীর করব সূরা বাকারার আয়াত নম্বর 102 থেকে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেহর অর্থাৎ জাদুর কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের আয়াতে উল্লেখ করেছেন ইহুদিদের কথা, বনী ইসরায়েলদের কথা, যে তারা আল্লাহর কিতাবকে পেছনে ছুঁড়ে ফেলেছিল, তার অনুসরণ করেনি, পক্ষান্তরে তারা অনুসরণ করেছিল জাদুর। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, আর তারা অনুসরণ করেছিল মা তাতুলু শায়াতিন, ওই সব কথার যা পাঠ করত শয়তানেরা, আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলী সালামের রাজত্বকালে, অমা কাফারা সুলাইমান, আর সুলাইমান আলী সালাম কুফুরি করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুলাইমান আলী সালামের উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল ইহুদিদের পক্ষ থেকে তার খণ্ডন করেছেন। আসল বিষয়টি এই ছিল যে সুলাইমান আলী সালামের যুগে জাদু অত্যন্ত উন্নতি করেছিল, এ জাদুবিদ্যায় বড় পারদর্শীরা ছিল, আর এত ব্যাপক আকার ধারণ করেছিল যে ইহুদিদের ধারণা যে সুলাইমান আলী সালামের যে রাজত্ব, সেই রাজত্বের রহস্য ছিল জাদু, তিনি জাদুর দ্বারা এই রাজত্ব চালাতেন, পশু পাখির ওপর, জিনের ওপর, বাতাসের ওপর, এসব রাজত্ব ছিল তার জাদু ভিত্তিক, এইরকম মিথ্যাপবাদ ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের উপর দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর খণ্ডন করার জন্য এই আয়াত নাজিল করেছেন। এই ধারণা তোমাদের অবৈধ ধারণা, এবং আম্বিয়া এবং রসুলগণ সম্পর্কে তোমাদের বিয়াদবি, আর ইহুদিদের নবী রসুলগণ সম্পর্কে বিয়াদবির কথা খুব প্রসিদ্ধ, তারা হত্যা করেছে, তারা বিয়াদবি করেছে, তারা এমন কথা বলেছে যেগুলি সমীচীন নয়। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাই বলছেন সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, অর্থাৎ জাদু বিদ্যার তিনি প্রয়োগ করেন নি যে তিনি কুফরি করবেন। তবে কাফির কারা ছিল? ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে শয়তানরাই কুফরি করেছে যারা জাদু বিদ্যা শিখত, শিখাত এবং তা প্রয়োগ করত। ইউআল্লিমুনান নাসা সিহর, যারা মানুষকে জাদু শিখাত। তাহলে এই আয়াত আরো একটি বিষয় স্পষ্ট করে আকীদার বিষয়ে যে জাদু বিদ্যা হচ্ছে কুফরি। তারা কুফরি করেছে, শয়তানরা কুফরি করেছে, মানুষ শয়তানরা কুফরি করেছে, জিন শয়তানরা কুফরি করেছে। কেন? ইউআল্লিমুনান নাসা সিহর, কারণ তারা জাদু শিখাত। তাহলে জাদু শিখানো এবং নিজে শিক্ষা লাভ করা, জাদুর বাস্তবায়িত করা, জাদুর প্রয়োগ করা, এগুলি হচ্ছে শিরক, কুফরি। কারণ আল্লাহ ছাড়া, অন্যকে ডাকা ছাড়া, শির কুফুরি ছাড়া জাদু হয় না। সুতরাং জাদুবিদ্যা হচ্ছে কুফুরি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ও মারুত, আর তারা অর্থাৎ এই শয়তানরা জাদুর সাথে সাথে ওই বিষয় শিখাত যা নাজিল করা হয়েছিল দুই ফেরেশতার উপর, বিবাবিল ব্যাবিলন শহরে। আর দুই ফেরেশতার নাম হচ্ছে হারুত এবং মারুত। হারুত এবং মারুত আলাইহিমাস সালামের উপর তার আল্লাহর ফেরেশতা ছিলেন, আর এটি হচ্ছে সঠিক। কোন কোন তাফসীরকারগণ এখানে ওমা উনজিলা মাকে নাবাচক বলেছেন এবং বলেছেন যে দুই ফেরেশতা হারুত মারুতের উপর জাদু নাজিল করা হয়নি, তার মানে এরা হারুত মারুত তারা ফেরেশতা ছিলেন না, এ কথা বলতে চাইছেন মাকে নাবাচক বলে। কিন্তু কোরআনে কারীমের যে বাগভঙ্গিমা সেটা তার সাথ দেয় না। এই জন্য সঠিক তাফসির এবং অধিকাংশ তাফসির কানগণ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির পরীক্ষার জন্য হারুত মারুত ফেরেশতাকে প্রেরণ করেছিলেন এবং তারা জাদু শিখাতেন আর বলে দিতেন যে তোমাদের পরীক্ষার জন্য এসছি, তোমাদের পরীক্ষার জন্য এসছি। আল্লাহ পাক রব্বুল এভাবে ওই জাতিকে পরীক্ষা করেছিলেন। কিন্তু তারা এত লোভী ছিল জাদুর জন্য, জাদু শিখার জন্য এত মরিয়া হয়ে উঠল আর জাদুর প্রয়োগের জন্য তা শিখে তারা প্রয়োগ করা শুরু করলো এবং কুফরি করা শুরু করলো, আল্লাহর পরীক্ষায় তারা ফেল করলো। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে কারণ তারা ইউআল্লিমুনা নাসা সিহর, মানুষকে তারা জাদু শিখাত। আর কি শিখাত? আমা উনজিল আলাল মালাকাইন, আর যা নাজিল করা হয়েছিল দুই ফেরেশতার উপর বাবুল শহরে, যে দুই ফেরেশতার নাম হচ্ছে হারুত এবং মারুত, তা শিখাত। ওয়ামা ইউআল্লিমান মিন আহাদিন, কিন্তু শিখাবার আগে তারা সতর্ক করে দিত। এই দুই ফেরেশতা কাউকে শিখাতেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না বলে দিতেন হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না বলে দিতেন ইন্নামা নাহনু ফিতনা, আমরা পরীক্ষার জন্য এসেছি, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। ফালা তাকফর, সুতরাং তোমরা কুফুরি করিও না, অর্থাৎ জাদুর ব্যবহার করে কুফুরি করিও না। কাউকে জাদু করবে, কোন ক্ষেত্রে জাদু করবে, কুফরি করবে। ফায়াতা আল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, কিন্তু তারা এই জাদু শিখা শুরু করলো এবং সেই জাদুতে এক ধরনের জাদু ছিল যা দিয়ে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করা হয়। এই জাদু শিখাই খুব আগ্রহী, কারো সাথে শত্রুতা আছে তাদের সংসারকে ধ্বংস করে দেব, দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেব, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেব। আল্লাহ পাক বলছেন সুতরাং তারা শিখতে শুরু করলো ওই দুই ফেরেশতা হতে এমন জাদু, ইউফাররিকুনা বিহি, যার দ্বারা তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করত বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মাঝে। তবে মনে রাখবে আল্লাহ পাক বলছেন যে জাদুর যদিও প্রতিক্রিয়া আছে, তাসির আছে, তারপরেও এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত রয়েছে। আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে জাদু কারো ক্ষতি সাধন করতে পারে না। তাই আল্লাহ পাক বলছেন এই জাদু দিয়ে তারা কারো ক্ষতি করতে পারে না, ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর অনুমতি ক্রমে। আল্লাহর অনুমতি হচ্ছে এক সৃষ্টিগত অনুমতি, আর এক হচ্ছে শরীয়তের অনুমতি। শরীয়তের অনুমতি, আল্লাহ শরীয়তে একমাত্র ভালো কাজের আদেশ করেছেন, অনুমতি দিয়েছেন, খারাপ কাজের অনুমতি দেননি। আল্লাহ কি জেনার অনুমতি দিয়েছেন? আল্লাহ কি কুফরের অনুমতি দিয়েছেন? আল্লাহ কি খুন করার অনুমতি দিয়েছেন? না, দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধানে যে সব কাজের অনুমতি দিয়েছে সেগুলো হচ্ছে ভালো। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ পাক তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না, সুতরাং পাপের কখনো অনুমতি আল্লাহ পাক দিতে পারেন না। এটা হচ্ছে শরীয়তি অনুমতি। আর সৃষ্টিগত অনুমতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতে ভালো সৃষ্টি করেন আর মন্দ সৃষ্টি করেন। সুতরাং জাদুর মধ্যে যে প্রতিক্রিয়া আল্লাহ পাক সৃষ্টি করেন, আল্লাহ যদি অনুমতি না দিতেন তার সৃষ্টিগত অনুমতি যে হতে পারো হও, তাহলে হতো না। কারণ যদি বলেন যে না আল্লাহর বিনা অনুমতিতে হয়ে যায় জাদুর প্রতিক্রিয়া, কাউকে জাদু লেগে যায় অথচ আল্লাহ চান না, তাহলে আল্লাহ পাক সেখানে তাহলে অপারগ হয়ে যান, যেটা কুফরি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতে ভালো মন্দর অনুমতি রয়েছে, কিন্তু শরীয়তে মন্দের অনুমতি নেই, ভালোর অনুমতি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, কিন্তু তারা শিখত এমন কিছু যা তাদের জন্য ক্ষতি করে, জাদুবিদ্যা শিখত যা ক্ষতি করে, ওয়ালা ইয়ানফাউহুম যা তাদের কোনো লাভে আসে না, লাভজনক নয় বরং ক্ষতি সাধন করে। এই জন্য দেখবেন যারা এই জাদু বিদ্যার চর্চা করি, জাদু কর অথবা জাদু করার কাছে আশ্রয় নেই, জাদু করাই কাউকে দিয়ে, তারা কোনো সময় শান্তিতে থাকে না, তারা না দৈহিক শান্তিতে থাকে না মানসিক শান্তিতে থাকে। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এবং তারা অবশ্যই জানে যে যা তারা ক্রয় করেছে, যা তারা নিয়েছে, লামান ইশতারাহু অর্থাৎ এই জাদুবিদ্যা, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। এই কুফরির কারণে তাদের আখিরাতে আল্লাহ পাক কোনো অংশ রাখেননি কল্যাণে অর্থাৎ জান্নাতে। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, আর কতই না জঘন্য ওই বস্তু যা দিয়ে তারা নিজেকে বিক্রি করে দিয়েছে, যার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ নিজের ইমান বিক্রি করে দিয়ে, নিজের সৎ আমলকে বিক্রি করে দিয়ে যা করেছে অর্থাৎ কুফরি এই জাদু, সেটা কতই না নিকৃষ্ট। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খাইরুল লাউ কানু ইয়ালামুন, যদি তারা ইমান নিয়ে আসত আর সংযত হইত, গোনা থেকে বাঁচত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে ভালো সওয়াব পেত, খৈর, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খৈর, আল্লাহর পক্ষ থেকে ভালো প্রতিদান পেত। লাউ কানু ইয়ালামুন, যদি এ সম্পর্কে তারা বুঝতে পারত, জানত, তাহলে তারা এই ভালো কাজগুলি করত, ইমান নিয়ে আসত এবং আল্লাহকে ভয় করত, আর আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দিতেন। মহান আল্লাহ তারপরে ইহুদিদের আরেকটি বদমাইশির কথা আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা এই বদমাইশি করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা যখন আসত, দেখা করত, তখন তারা রাইনা বলত। রায়না শব্দটিকে একটু আরো চেপে রাইনা বলতো। রাই মানে হচ্ছে রাখাল, চাকর। রাইনা মানে আমাদের রাখাল, হে আমাদের রাখাল। এইরকম উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য করত। যারা মুসলিম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইনা শব্দটি প্রথম প্রথম বলতো আল্লাহ পাকের নিষেধ করার আগে, কিন্তু তাদের উদ্দেশ্য হইতো যে হে আল্লাহ রসুল, আপনি আমাদের দিকে লক্ষ্য করুন। রেআয়াত থেকে মানে লক্ষ্য করা, রায়না মানে আমাদের দিকে একটু লক্ষ্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যদিকে মনোযোগ দিতেন, তখন যাদের দিকে মনোযোগ দিতেন না আর এবং তাদের ইচ্ছা হতো যে আমাদের দিকে একটু মনোযোগ দিয়ে আমাদের কথা শুনুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলতেন রায়না ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের দিকে একটু লক্ষ্য করুন, এই কথা তারা বলতো। ইহুদিরা ওই কথাকে বিকৃত করে রাইনা বলতো, হে আমাদের রাখাল। ইহুদিদের এটি ছিল বদমাইশি যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিচু নজরে দেখত এবং তারা তাকে অসৎ উদ্দেশ্যে রাইনা বলতো, হে আমাদের রাখাল, এটা তারা বলার উদ্দেশ্য করত। আর এতেই তাদের দুষ্টামি সীমিত ছিল না, বরং তারা নবী করিম সাল্লামকে সালাম দিতে এসে বলতো আসসালামু আলাইকুম। সাম আলাইকুম মানে জানেন, সাম মানে মত, সাম মানে মত, আর আলাইকুম মানে আপনাদের উপর, আপনাদের উপর মত আসুক, বদদুয়া হয়ে গেল। ইহুদিরা নবী করিম সাল্লামের সাথে দেখা হলে বলতো সাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার মত হোক, আপনার সর্বনাশ হোক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার শুনে নিয়েছেন কোন ইহুদিকে আসসালামু আলাইকুম বলতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম বললেন, মানে তোমাদের সেটাই হোক। আর ওই চামারদের দোয়ায়, চামারদের দোয়ায় গরু মরে না, শুনেছেন না? ইহুদি চামারদের দোয়ায় গরু মরবে না, নবী করিম সাল্লামের কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে নবী সাল্লাম যে ওয়ালাইকুম বললেন তাদের ধ্বংসের জন্য যথেষ্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন অসৎ উদ্দেশ্য তাদের, তখন খুব রেগে গিয়েছেন আর বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া লানাতু, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে মত আসুক আর এত অভিশাপ হোক। নবী সাল্লাম বললেন যে শান্ত হও, শান্ত, আমি যথেষ্ট ওয়ালাইকুম বলেছি তাই যথেষ্ট। এই অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এরকম বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে এই রায়না শব্দটি বলতে নিষেধ করলেন, যদিও সৎ নিয়ত নিয়ে বলে যে আমাদের দিকে লক্ষ্য করুন, এই অর্থে বলে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকুলু রায়না, তোমরা বলিও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে আমাদের দিকে একটু লক্ষ্য করুন, এই রায়না শব্দটি বলিও না। এই এই শব্দের প্রতিশব্দ আছে যেটা এই অর্থে বহন করে, আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, সেটা বলো। ওয়াকুলু উনজুরনা, এবং তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের উপর একটু মোবারক নজর দেন। ওয়াসমাউ, এবং তোমরা ভালো কথা শোনো। ওয়ালিল কাফেরিন আযাবুন আলীম, এবং কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে ইহুদিদের হিংসা বিদ্বেষের কথা বলছেন, যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের কথা শুনে যে শেষ নবী আসলেন কিন্তু আমাদের বংশে আসলেন না, বনি ইসরায়েলদের মধ্যে আসলেন না, ইসমাইল গোত্রে চলে আসলেন, মক্কায় আসলেন, আমাদের মধ্যে কেন আসলেন না, হিংসাই তারা ফেটে পড়ল। আল্লাহ পাক তার উত্তরে বলছেন, মা ইয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা আন ইয়ুনাযযালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, কাফেররা পছন্দ মোটেই করে না, সেই কাফের আহলি কিতাব থেকে হোক, অর্থাৎ ইহুদি নাসারা থেকে হোক, ওয়ালাল মুশরিকিন অথবা মুশরিক হোক, এমনকি মুশরিকরাও, আন ইয়ুনাযযালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো কল্যাণ তোমাদের উপর নাজিল হোক, অর্থাৎ নবুয়াত রেসালাত নাজিল হোক, ওয়াহী নাজিল হোক, এটা কখনো বরদাস্ত করতে পারে না। ওয়াল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ রহমত দিয়ে যাকে ইচ্ছা বিশিষ্ট করবেন, যাকে ইচ্ছা খাস করবেন, আল্লাহ পাক তার রহমত দেবেন, রিসালাত নবুয়াত দিয়ে সম্মানিত করবেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক দেবেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অনুগ্রহশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে কোরআনে যে মনসুখ হওয়ার বিধান রয়েছে, অর্থাৎ রহিত হওয়ার বিধান রয়েছে, রহিত মনসুখ হওয়ার অর্থ হচ্ছে একটি হুকুম আগে ছিল, পরে আর একটি তার বিপরীত হুকুম এসে আগের হুকুমটিকে, আগের বিধানকে মনসুখ করে দেওয়া, রহিত করে দেওয়া, যে আগেরটা আর থাকলো না, এখন হুকুম হচ্ছে এই। কোরআনে কারিমে এই তিন রকমের মনসুখ রয়েছে, এক হচ্ছে হুকুম বিধান ও মনসুখ, আর তিলাওয়াত ও মনসুখ, আরেকটি হচ্ছে তিলাওয়াত তো মনসুখ হয়ে গেছে, তিলাওয়াত রহিত হয়ে গেছে কিন্তু হুকুম বাকি আছে, আর আরেকটি হচ্ছে যে তিলাওয়াত বাকি আছে কিন্তু বিধান মনসুখ হয়ে গেছে, হুকুম মনসুখ হয়ে গেছে। কোরআনে কারিমের আয়াত কতগুলি মনসুখ রহিত হয়েছে এ সম্পর্কে তাফসীরকারদের দ্বিমত রয়েছে, তবে আল্লামা শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার একটি উসুলে তাফসীরের উপর সুন্দর কিতাব আছে, ছোট একটি কিতাব, আমাদের মাদ্রাসাগুলিতে অনেক মাদ্রাসায় পড়া হয়, আল ফাউজুল কবির, তাতে তিনি লিখেছেন যে পাঁচটি আয়াত মাত্র কোরআনে কারিমে মনসুখ রহিত রয়েছে, আর বাকি যে অনেকগুলি আয়াত সম্পর্কে অনেকের মত যে সেগুলি মনসুখ সেটা ঠিক নয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কোনো বিধান নাজিল করেন তারপরে তা রহিত করে দেন, এ সম্পর্কে মুনাফিকদের সংশয় যে এটা আমার আল্লাহ কেন করেন, কারণ মুনাফিকদের অন্তর বাঁকা, আর যার অন্তর বাঁকা শুধু সুযোগ সুবিধায় থাকে যে কোনখানে খুদ বের করতে পারি, আল্লাহ একটা হুকুম করলেন আবার এটাকে উঠিয়ে দিলেন আবার নতুন হুকুম, এর উদ্দেশ্য বাকি। আল্লাহ পাক এর জবাব দিচ্ছেন এই আয়াতে, বলছেন মা নানসাখ মিন আয়াতিন, যে আয়াতকে আমি রহিত করি আনুন সেহা অথবা ভুলিয়ে দি, রহিত করা আর ভুলিয়ে দেওয়ার পার্থক্য কি, তাফসীরকাররা পার্থক্য বলেছেন যে যদি আয়াত রহিত করে দেওয়া হয়, আয়াতটি কোরআনে নেই, নাজল হয়েছিল কিন্তু কোরআনে সে আয়াতও নেই, আর হুকুমও নেই সে শরীয়তে, ওই বিধানও নেই, বিধানও নেই, তাহলে একেবারে ভুলিয়ে দেওয়া হয়েছে, না তিলাওয়াত সামনে আছে আয়াত আর না সেই বিধান আমাদের কাছে আমলের জন্য আছে, এটাকে বলা হয়েছে আনুন সেহা, ভুলিয়ে দেওয়া একেবারে। আর মনসুখ, হয়তো আয়াত বাকি আছে, তাহলে কমপক্ষে আমাদের সামনে আছে আয়াত কিন্তু হুকুম রহিত করে দেওয়া হয়েছে, ওই বিধান আর নেই, অথবা হুকুম আছে বিধান আছে কিন্তু আয়াত নেই, যেমন রজম, বিবাহিত নারী বা পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে সংসার করা, এ সম্পর্কে আল্লাহ পাক সূরা আহজাবে একটি আয়াত নাজিল করেছিলেন, আশ-শাইখ ওয়াশ-শাইখাতু ইযা জানা ইয়ফারজুমুহুমা আলবাত্তাতা, সূরা আহজাবের আয়াতকে মনসুখ করা হয়েছে, আয়াতের তিলাওয়াত তো মনসুখ হয়ে গেছে, কোরআনে খুঁজে পাবেন না, কিন্তু মুয়াত্তা মালিকের হাদিস আছে যে এই আয়াত নাজিল হয়েছিল, সাহাবায়ে কিরাম বলছেন আমরা এই আয়াত তিলাওয়াত করেছি, তারপরে তিলাওয়াত তো রহিত করা হয়েছে কিন্তু এর বিধান বাকি আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়, পুরুষ হোক আর নারী হোক, তাহলে তার জন্য শাস্তি হচ্ছে রজম, সংসার করে দেওয়া। আল্লাহ পাক বলছেন যে যে কোনো বিধানকে যদি বা যে কোনো আয়াতকে যদি আমি রহিত করি অথবা ভুলিয়ে দিই, না তেবে খাইর মিনহা, তার চাইতে উত্তম বিধান আমি নিয়ে আসি, আও মিসলাহা অথবা তার মতে আরেকটি বিধান নিয়ে আসি, আলাম তালাম তুমি কি জানো না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, সবকিছুর ওপর ক্ষমতাবান, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করে থাকেন, আল্লাহ পাক যেই বিধান ইচ্ছা সেই বিধান দিয়ে থাকেন, এতে আমাদের কল্যাণ রয়েছে। আলাম তালাম আল্লাহ আল্লাহ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী তুমি কি জানো না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই একমাত্র রয়েছে আসমান জমিনের রাজত্ব আধিপত্য। অমালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারী নেই। আল্লাহ যদি সাহায্য না করেন কেউ সাহায্য করে উদ্ধার করাতে পারবে না আপনাকে, আর আল্লাহ যদি আপনার পৃষ্ঠপোষকতা না করেন আপনাকে একা ছেড়ে দেন, তো কোনো বন্ধু কোনো আপনজন কোনো ক্ষমতা কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। অমালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, এই ইয়াকিন থাকতে হবে এবং এই ঈমান থাকতে হবে, তাহলে আপনি সত্য পথের ওপর অটল থাকতে পারবেন। সারা পৃথিবীতে আপনি মাত্র একজন যদি হকের ওপর থাকেন তবুও বিচলিত হবেন না, ভয় করবেন না, কারণ আল্লাহ আপনার সাথে আছেন। আপনাকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর সাথে আছি কিনা, আল্লাহর দিনের উপর আছি কিনা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী কিনা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আছি কিনা, সেই ইসলামের উপর আছি কিনা যে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে রেখে গেছেন এবং বলেছেন যে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমার তরিকার উপর এবং আমার সাহাবায়ে কেরামের তরিকার উপর যারা থাকবে তারাই সঠিক পথ প্রাপ্ত হবে, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম কামা সুয়েলা মূসা মিন ক্বাবলু ওয়ামান ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল। মূসা আলাইহিস সালামের কাছে বিভিন্ন প্রশ্ন করত, বাড়াবাড়ি করে যে সব জিনিসের প্রয়োজন নেই সেগুলি প্রশ্ন করা অপছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করলেন যে তোমরা এরকম করবে না। আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি চাইছো যে তোমাদের রাসূলকে বেশি বেশি জিজ্ঞাসা করবে, কামা সুয়েলা মূসা মিন ক্বাবলু, যেমন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে। ওয়ামান ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান, যেই ব্যক্তি কুফরিকে ঈমানের বিনিময়ে পরিবর্তন করে নেবে, ঈমান ছেড়ে দিয়ে কুফরিকে গ্রহণ করবে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সেই ব্যক্তি সঠিক পথ থেকে পথভ্রষ্ট হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদা আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাব অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আগমনের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আর মাত্র দুটো জাতি আছে, হয়তো অন্যদেরকেও কিতাব দেওয়া হয়েছে কিন্তু সেসব জাতি আর পৃথিবীতে নেই, একমাত্র দুটি জাতি আছে, একটি হচ্ছে ইহুদি জাতি আরেকটি হচ্ছে খ্রিস্টান জাতি। আল্লাহ পাক তাদেরকে আহলি কিতাব কোরআনের ভাষায় বলেছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অনেক কিতাবধারীরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা পছন্দ করে, কি পছন্দ করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, যে তারা তোমাদেরকে তোমাদের ঈমান নিয়ে আসার পরে কাফের করে ফিরিয়ে দিতে চায়, মুরতাদ বানিয়ে দিতে চায়, ইসলাম বিমুখ করে দিতে চায়, আর এতে খুব খুশি হয়। এই জন্য কেউ যদি আজকে ইসলামের বিরুদ্ধে লিখে অথবা বলে তার সবচেয়ে বড় হিরো, কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলতে পারে বা লিখতে পারে তাহলে সবচেয়ে বড় হিরো ইসলামের শত্রুদের নিকট, এবং তাতে সে অনেক সুযোগ সুবিধা পায় এই ইসলামের শত্রুদের কাছে। আল্লাহ পাক বলছেন যে কেন এটা তাদের মনের কামনা, হাসাদাম মিন ইনদা আনফুসিহিম, তাদের মনে যে পোষা হিংসা রয়েছে, মনের মধ্যে লুকায়িত হিংসা রয়েছে, এই হিংসা বশত মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, অথচ তাদের জন্য সত্য স্পষ্ট হয়ে গেছে। ফাফু ওয়াসফাহু, আল্লাহ বলছেন তাদেরকে মাফ করে দাও, ওয়াসফাহু তাদেরকে মার্জনা করে দাও, ছেড়ে দাও, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, অর্থাৎ আল্লাহর আযাব, আল্লাহর পকড়াও, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আল্লাহ পাক তারপর আয়াতে বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করতে থাকো, যাকাত প্রদান করতে থাকো, ওয়ামা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন, কল্যাণের যা কিছু তোমরা অগ্রিম পাঠাবে তা যেদু ইন্দাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পাবে, ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো তা দেখছেন। ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলেছিল যে জান্নাতে একমাত্র কে প্রবেশ করবে, যারা ইহুদি আও নাসারা, ইহুদিরা বলেছিল ইহুদি একমাত্র জান্নাতে যাবে, আর খ্রিস্টানরা বলেছিল একমাত্র খ্রিস্টান জান্নাতে যাবে। তিলকা আমানিও, এটা তাদের মনের আশা আকাঙ্ক্ষা, আশা করলেই যে পাই, ভ্রান্ত আশা তাদের। কুলহাতু বুরহানাকুম, তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো যদি সত্যবাদী হও, আসলে যদি তোমাদের কথা সত্য হয় তাহলে দলিল পেশ করে যে তোমরা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ রেখেছো। আল্লাহ ফাকরাবুল আলম যেন কোরআন করিম বুঝার এবং তার মোতাবেক জীবন গড়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক বিদাতের রাস্তা থেকে যেন সতর্ক রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون الله فقر رب العالمين এর আগের আয়াতে বলেছেন যে শুধু আশা করলেই জান্নাত পাওয়া যায় না, বরং তার জন্য কর্মের প্রয়োজন রয়েছে। কি কর্ম লাগবে? আল্লাহ পাক বলেছেন বালা, হ্যাঁ, ওরা জান্নাত পাবে। মান আসলাম ওয়াজহুলিল্লাহ, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেবে, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে যাবে। ওয়াহুয়া মুহসিন, এবং সেই ব্যক্তি সৎকর্মশীল। এই দুইটি শব্দে যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুটি শর্তের কথা বলা হয়েছে। আসলামা ওয়াজহুলিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের একত্বের প্রতি বিশ্বাসী হবে এবং তার বাস্তবায়নকারী হবে, তৌহিদে বিশ্বাসী হবে, শিরকের গন্ধ মাত্র থাকবে না আকীদা এবং আমলে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই ব্যক্তি একনিষ্ঠ হবে আর সেই ব্যক্তি সৎকর্মশীল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে। মুহসিনুন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী সম্পাদন করবে। এই দুইটি শর্ত যদি থাকে তাহলে আমল কবুল হবে, আর তার জন্য রয়েছে ফালাহু আজরুহু ইনদা রব্বিহি, তার জন্য তার রবের কাছে পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ পাক বলছেন ইহুদি এবং নাসারাদের আরেকটি দাবির কথা, ওয়াকালাতিল ইহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলতো যে খ্রিস্টানরা কোনো কিছুতে নেই, খ্রিস্টানরা ভিত্তিহীন ধর্মে আছে, তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, তারা ভুল পথে আছে। ওয়াকালতিন নাসারা, আর খ্রিস্টানরা বলতো যে লাইসাতিল ইহুদ আলা শাই, ইহুদিরা বাতিল ধর্মের উপরে রয়েছে, তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, একে অপরকে পথভ্রষ্ট বলতো আর নিজেদেরকে বলতো যে আমরা সত্য পথে আছি। ওহুম ইয়াতলুন আল কিতাব, এবং তারা কিতাবও পাঠ করে থাকে। কাযালিকা ক্বালা আল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা ক্বাউলিহিম, এই রকমই বলে থাকে ওই সব লোকেরা যারা জানে না, যাদের কাছে জ্ঞান নেই, অর্থাৎ আরব মুশরিকরা। আরব মুশরিকরা এই রকমই বলতো যে আমরাই সৎ পথে আছি, বাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীরা ভুল পথে আছে, তারা বিলীন হয়ে গেছে। ফাল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন, সেখানে হক বাতিলের ফয়সালা হয়ে যাবে এবং কে সত্য পথে আছে সেটা সেই সময় বোঝা যাবে। আল্লাহ পাক বলছেন যে ফিমা কানু ফি ইখতালিফুন, যে ব্যাপারে তারা ইখতিলাফ করত, মতানৈক্য করত, এই ব্যাপারে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন কিয়ামতের দিনে। মহান আল্লাহ তারপরে বলেছেন ওই সব লোকের কথা যারা আল্লাহ পাকের মসজিদে ইবাদত বন্দী করতে বাধা সৃষ্টি করে। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফী হাসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যেই ব্যক্তি আল্লাহর মসজিদে যেতে অথবা ইবাদত বন্দী করতে বাধা সৃষ্টি করে। আন ইউযকারা ফী হাসমুহু, যে সেই মসজিদে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হবে, ওয়া সাআ ফী খারাবিহা, আর মসজিদকে বিরান করার জন্য, মসজিদকে অনাবাদ করার জন্য প্রচেষ্টা চালায়, এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। উলাইকা মা কান আল্লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়েফিন, এদের জন্য মসজিদে প্রবেশ করা ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া সমীচীন ছিল না, যে মসজিদে যখন যাবে তারাও যেন ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ভয়ে মসজিদে প্রবেশ করে। লাহুম ফিদ দুনিয়া খিজুন, যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে, ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি করে, মসজিদ নির্মাণে বাধা সৃষ্টি করে, মসজিদ কায়েম করতে দিতে অনেক রকমের জটিলতা সৃষ্টি করে, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। এরা কারা এ সম্পর্কে দুটি তাফসীর রয়েছে। একটি মত হচ্ছে যে নাসারারা রোমের শাসকদেরকে নিয়ে, রোম সাম্রাজ্যের রাজার শক্তি ক্ষমতা সহযোগিতা নিয়ে এরা বাইতুল মুকাদ্দাসের মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছিল ইহুদিদেরকে, এবং তাদেরকে সেখানে ইবাদত বন্দী করতে দেয়নি এবং সেখানে তারা মার কাট করেছিল, তাদের সম্পর্কে বলা হয়েছে এরা বড় জালেম। আর আরেকটি তাফসীর হচ্ছে যে এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবের মুশরিকদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে নামাজ পড়তে ইচ্ছা করতেন তখন বাধা দিত মক্কার মুশরিকরা, নামাজ পড়তে দিত না সাহাবায়ে কিরামদেরকে, জুলুম অত্যাচার করত, লুকিয়ে গোপনে তারা ঘরে নামাজ পড়তেন দারুল আরকামে। তারপরে আরেকটি ঘটনা, হুদাইবিয়ার সন্ধির ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর তওয়াফ করার জন্য, উমরা করার জন্য আসলেন, তারা হুদাইবিয়া নামক স্থানে গিয়ে বাধা দিয়ে দিল যে না, এবারে ষষ্ঠ হিজরির ঘটনা ঢুকতে দেব না, এবারে প্রবেশ করতে দেব না। এই যে মসজিদে হারামে তারা আসতে দিল না, এদের চেয়ে বড় জালেম আর কি হইতে পারে, যারা আল্লাহর মসজিদে আল্লাহর জিকির আজকার করতে, উমরা করতে, তওয়াফ করতে বাধা সৃষ্টি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে এদেরকে ভীত সন্ত্রস্ত থাকা উচিত। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম একমাত্র আল্লাহ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তোমরা ফিরবে সেখানে আল্লাহ পাকের চেহারা রয়েছে, আল্লাহ পাকের মুখমণ্ডল রয়েছে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মুখমণ্ডল প্রমাণিত হইল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে এই কথা স্পষ্ট প্রমাণিত কোরআন করিম দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, একাধিক আয়াত এবং বহু হাদিস দিয়ে। সুতরাং এটা প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে, কিন্তু আল্লাহ পাকের চেহারা আল্লাহ পাকের মতো, কারোর সাথে সাদৃশ্যতা নেই। আমরা কেমন তা জানি না, ধরন জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মোবারক আছে, যা কিয়ামতের দিনে জান্নাতীরা দেখবেন এবং আল্লাহ পাকের সাক্ষাৎ লাভে ধন্য হবেন। কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থীরা রয়েছে যারা বলে আল্লাহ নিরাকার, এটি ইসলামিক আকিদা নয়, যে আকিদার অনুপ্রবেশ ঘটেছে বাতিল আকিদার মুসলিম সমাজের বিদাতীদের মধ্যে। ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিস্তৃত, সবকিছুকে ঘিরে রয়েছেন আর সর্বজ্ঞ, তিনি সবকিছুই জানেন। ওয়াকালু, এবং তারা বলেছিল ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ইহুদিরা বলেছিল যে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহ, আল্লাহ পাক পাক ও পবিত্র, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আসমান জমিনের সবকিছুই রয়েছে। কুল্লুল্লাহু কানেতুন, আর প্রত্যেকটি বস্তু, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সৃষ্টি তার অনুগত, আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনুগত, হয় স্বেচ্ছায় অনুগত, অনেক মানুষ স্বেচ্ছায় অনুগত, অনেক জিন অনুগত, ফেরেশতা সকলে অনুগত আল্লাহ স্বেচ্ছায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর বাকি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগত, আর মানুষ যারা অবাধ্য, জিন যারা অবাধ্য, তারাও আল্লাহ পাকের যে সৃষ্টিগত বিধান রয়েছে তাতে অনুগত। আল্লাহ পাক পা চলার জন্য তৈরি করেছেন, তারা পায়েই চলে, যদিও এই পায়ে চলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যেইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেইভাবেই চলাফেরা করে, এটি হচ্ছে তাদের বাধ্যতামূলক আনুগত্য করা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃজনকারী, যিনি প্রথমবার বিনা কোনো নমুনায় সৃষ্টি করেছেন, এর নাম হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, না দেখে কোনো কিছু সৃষ্টি করা। ওয়াইজা কাযা আমরান, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন তাকে উদ্দেশ্য করে বলেন কোন হয়ে যাও, ফায়াকুন, তখন হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল তারপরে বলেন ওয়াকালাল লাযিনা লা ইয়ালামুন লাউলা ইউকাল্লিমুনাল, যারা জানে না, অজ্ঞ, যাদের কাছে জ্ঞান নেই কিতাবের, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ আমাদের সাথে কেন কথা বলে না, আও তাতিনা আয়া, আমাদের কাছে কোনো মুজিজা নিদর্শন কেন আসে না, কাযালিকা ক্বালাল লাযিনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাওলিহিম, এই রকমই বলেছিল ওদের পূর্বে, এদের মতই কথা আগের লোকেরা, আগের যারা কাফের অস্বীকারী জালেম, তারাও এই ধরনের কথা বলেছিল, যেমন আরব মুশরিকরা বলে থাকে, তাশাবাহাত কুলুবহুম, তাদের অন্তরের মিল রয়েছে, তাদের অন্তরগুলির মিল রয়েছে, কথাবার্তা একই রকমের তাদের। সুস্পষ্ট আয়াত আমি আল্লাহ বর্ণনা করেছি ওই সব জাতির জন্য যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তাদের জন্য সুস্পষ্ট নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে আল্লাহ ফাক রব্বুল আলামিনের শরীয়তের। ইন্না আরসালনাকে বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয় হে নবী, আপনাকে আমি সত্য নিয়ে প্রেরণ করেছি, সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী করে। আপনার কাজ হচ্ছে সুসংবাদ দিয়ে দাও, কেউ যদি ভালো কাজে এগিয়ে আসে, ঈমান নিয়ে আসে, তাকে ইহকাল পরকালের সম্মানজনক জীবনের সুসংবাদ দিয়ে দেবেন, আর কেউ যদি অস্বীকার করে তাহলে সতর্ক করে দেবেন ইহকাল পরকালের ভয়াবহ পরিণাম থেকে। ওয়ালা তুসালু আন আসহাবিল জাহিম, হে নবী, তোমাকে জিজ্ঞাসা করা হবে না জাহান্নামীদের সম্পর্কে, যে কেন জাহান্নামে গেল, এর বা কি হয়েছে, এসব কথা তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তাদেরকেই জিজ্ঞাসা করা হবে তাদের আমল সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করছে ইহুদি এবং নাসারাদের থেকে, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, হে নবী, তোমার উপর ইহুদি এবং নাসারা কখনো সন্তুষ্ট হবে না, রাজি করতে পারবে না, ডিসকাউন্ট দেবে তাদেরকে, তাদের জন্য কনসিডার করবে, তাদের জন্য ছাড় দেবে, যে আচ্ছা তোমাদের জন্য এই ছাড়লাম, ছেড়ে দিলেন রোজা, ছেড়ে দিলেন জাকাত, ছেড়ে দিলেন পর্দা, স্ত্রীর মুখ খুলিয়ে দিলেন, মাথা খুলিয়ে দিলেন, চুল খুলিয়ে দিলেন, আরো কিছু করলেন, এই করে কখনো আপনি রাজি করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি তাদের বাতিল মতবাদের অনুসরণ না করবেন, পুরোপুরি ইসলাম থেকে ফিরিয়ে দিতে চায় তারা। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ পাকের নাজিলকৃত দিক নির্দেশনায় হচ্ছে সঠিক হিদায়তের রাস্তা। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়া আহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম আলাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, হে নবী তুমি যদি তাদের মনের কামনা বাসনার অনুসরণ করো, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে মালাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, তাহলে তোমার আল্লাহর কবল থেকে রক্ষা করার জন্য কোনো পৃষ্ঠপোষকও পাবে না আর কোনো সাহায্যকারীও পাবে না। আল্লাহ পাক তারপরে ইহুদিদের কথা বলছেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত রিসালাতকে খুব ভালো করে জানতো, চেনতো, তারা বুঝে গেছিল ভালো করে যে সত্যিকার নবী তিনি, একমাত্র ইনি নবী আর শেষ নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তারপরেও তারা অস্বীকার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এর আগের আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের বদচরিত্রের কথা, ইহুদিদের অসৎ উদ্দেশ্যের কথা, তারা তোমাদেরকে পুরোপুরি যতক্ষণ পর্যন্ত সত্য দিন থেকে ফিরিয়ে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, ক্ষান্ত হবে না, এসব কথা বলার পরে মানুষের একটা ধারণা হইতে পারে তাদের মধ্যে থেকে একজনের মধ্যে কি কল্যাণ নাই, কিছু লোক কি বেরিয়ে আসেনি। আল্লাহ পাক এর জবাব দিচ্ছেন যে হ্যাঁ, অল্প সংখ্যক লোক তারা সত্যকে চেনেছে, জেনেছে এবং তারা বেরিয়ে এসেছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, সেই কিতাবকে তারা হক আদায় করে পাঠ করে, মনোযোগ দিয়ে তিলাওয়াত করেছে, অর্থাৎ তাওরাত ইনজিলকে যদি হক আদায় করে পড়ে থাকে, যথাযথভাবে সুন্দর করে তিলাওয়াত করে থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে ভালো করে পড়েছে, সত্যকে তাহলে উদ্ঘাটন করতে পেরেছে, সুতরাং তারা কি করবে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই এর প্রতি ঈমান নিয়ে আসবে, আল কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এবং যারা কোরআনের সাথে কুফরি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অস্বীকার করবে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল এই আয়াতে তাহলে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের যে বড় আলেম ছিলেন মদিনায়, তার সম্পর্কে এবং তার অনুসারী কিছু লোকেরা যে ইসলাম গ্রহণ করেছেন ইহুদিদের মধ্যে থেকে, তাদের প্রশংসা করে এই আয়াত নাজিল করেছেন যে যারা সত্যিকার অর্থে ভালো করে তাওরাত তিলাওয়াত করবে, ইনজিল তিলাওয়াত করবে, তারা ঈমান নিয়ে আসার তৌফিক পাবে এবং তারা সত্য দিনের দিকে ফিরে আসবে, যেমন আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা করেছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপর বনী ইসরায়েলদেরকে সম্বোধন করে ইরশাদ করেছে, ইয়া বনী ইসরায়েল, হে বনী ইসরায়েল, উযকুরু নিমাতি আল্লাতি আনআমতু আলাইকুম, আমার ওইসব নিয়ামতকে স্মরণ করো যা তোমাদেরকে আমি দান করেছি, ও আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং সারা বিশ্ব জাহানের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আর সেই দিনকে ভয় করো, সেই দিনের আযাব থেকে বাঁচার ব্যবস্থা নাও, যেই দিন কোনো ব্যক্তি কারো কাজে আসবে না কোনো ক্ষেত্রে, ওয়ালা ইউকবালু মিনহা আদল, আর সেই দিন কোনো মুক্তিপণ নেওয়া হবে না যে টাকা পয়সা দিয়ে ছুটি পেয়ে যাব, ওয়ালা তানফাউ আহা শাফা, আর সেই দিন কোনো সুপারিশও কাজে আসবে না আল্লাহ পাকের বিনা অনুমতিতে, ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, পরকালের প্রতি ঈমান নিয়ে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস করেনি তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের কথা আলোচনা করে মূসা আলাইহিস সালামের জাতির কথা আলোচনা করার পরে আবার শুরু করেছেন আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল ছিলেন, অন্তরঙ্গ বন্ধু ছিলেন, মহান আল্লাহ তাকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা, জটিল জটিল বিষয় পরীক্ষা করেছিলেন। আমাদের যদি আল্লাহ পাক পরীক্ষা করতেন তাহলে কখনো আমরা পাশ করতে পারতাম না। আল্লাহ পাক তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ খলিল বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। ইত্তাখাযা আল্লাহ ইব্রাহিম খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। মহান আল্লাহ বলছেন, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক বেশ কিছু বাক্য দিয়ে পরীক্ষা করলেন, অর্থাৎ বেশ কিছু আদেশ দিয়ে পরীক্ষা করলেন। আল্লাহ পাক এমন পরীক্ষা ফেললেন, ছেলেকে জবাই করতে হবে, নবীর স্বপ্ন মানে ওয়াহি, ছেলেকে জবাই করতে হবে, জবাই করতে চলে গেলেন, আল্লাহ পাক রক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন যে ছেলে শিশু ইসমাইল আর তার মাকে, একাই এই দুইজনকে মক্কায় যেখানে জনবিহীন এলাকা, কোনো মানুষ নেই, একা ফেলে দিয়ে শাম দেশে ফিরে চলে যেতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু পরীক্ষা করেছেন, এমনকি প্রাণ থেকে মেরে দেওয়ার নমরুদের আগুনে নিক্ষেপ করে আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষা যখন শেষ হয়ে গেল আল্লাহ পাক বললেন, আগুন তুমি জ্বালাতে পারবে না, পরীক্ষা হয়ে গেছে, আমার বান্দার প্রস্তুত ইমানের জন্য এবং সত্য দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি আগুনে নিজেকে কুরবানি করতে প্রস্তুত, পরীক্ষায় পাশ করেছেন আমার বন্ধু। আল্লাহ পাক বলছেন, ফাতা মাহুন্না, তিনি সম্পূর্ণ করলেন, অর্থাৎ পরীক্ষায় তিনি পাশ করে গেলেন। ফালা ইন্নি জাইলুক লিন্নাসি ইমামা, তখন আল্লাহ পাক বললেন যে হে ইব্রাহিম, তোমাকে সারা বিশ্ব জাহানের মানুষের জন্য আমি ইমাম বানাবো, নেতা বানাবো, কারণ তুমি পাশ করেছো, তোমাকে আমি ইমাম বানাবো। কাল আল্লাহ পাকের কাছে তিনি দরখাস্ত করলেন, কারণ কল্যাণের অধিক আশা আল্লাহ পাকের কাছে রাখা উচিত। তিনি বলেন, আল্লাহ শুধু আমাকে নয়, অমিন জুরিয়াতি, আমার সন্তান থেকেও তুমি ইমাম বানাও, নেতা বানাও, আল্লাহ যে সারা বিশ্বের ইমামত করবে, সারা বিশ্বকে সঠিক পথ দেখাবে, এইরকম ব্যক্তি আমার সন্তানদের মধ্য থেকেও তৈরি করো। আল্লাহ পাক বললেন, কাল লা ইয়ানালু আহদি যালিমিন, তবে আমার ওয়াদা জালেমকে পৌঁছিবে না, যারা জুলুম করবে, গুনাহ করবে, তাদেরকে আমি ইমামতি দেব না, তাদেরকে আমি নেতৃত্ব দেব না, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করব না। দরখাস্ত আল্লাহ পাক কবুল করলেন ইব্রাহিম আলাইহিসসালামের। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রজন্ম থেকে শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম খলিলুল্লাহর মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করলেন এবং সারা বিশ্বের সমস্ত মানুষের নেতৃত্ব দান করলেন এবং রিসালাত দিলেন সারা বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য তাকে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, স্মরণ করো যখন আমি আল্লাহর ঘর, বাইত মানে বাইতুল্লাহ, কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র করে দিলাম। ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতান, মাসাবা বলা হয় যেখানে মানুষ অবস্থান করে, মিলন কেন্দ্র, সারা বিশ্ব থেকে লোকেরা আসে আর সেখানে মিলিত হয়, সারা বিশ্বের মহাসম্মেলন, বিশ্ব সম্মেলন একমাত্র আরাফায় হয়ে থাকে, একমাত্র এই তওয়াফ করতে এসে এখানে হয়ে থাকে। আপনি যদি মক্কায় থাকেন সারা বিশ্বের সমস্ত দেশের মানুষকে আপনি পাবেন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়কে যখন জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, এই বাইতুল্লাহকে, কাবা ঘরকে আমি মানব জাতির জন্য মিলন কেন্দ্রে পরিণত করলাম, ও আমনান এবং নিরাপদ স্থানে পরিণত করলাম। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেখানে নিরাপত্তা আছে সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা আর তার আশেপাশে মদিনা মুনাওয়ারা আর সৌদি আরব। সারা দুনিয়াতে কোথাও এই নিরাপত্তা পাবেন না আপনি। আজকে রাতের যে কোনো সময় আপনি একা যদি আপনার গাড়ি নিয়ে সফর করেন আর আপনার কাছে লাখ লাখ টাকা থাকে, ধন সম্পদ ভরা থাকে আপনার গাড়িতে, আপনার কোনো চিন্তা নেই, আল্লাহ ছাড়ার কারো ভয় নেই। মানুষ যদি আরো এগিয়ে আসে আল্লাহ পাকের দিনের দিকে, তো আরো আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক নিরাপত্তা দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ পাক আরো আদেশ করলেন যে তুমি গ্রহণ করো মাকাম ইব্রাহিমে নামাজের স্থান, মাকাম ইব্রাহিমে তুমি নামাজ পড়ো। এই জন্য মাকাম ইব্রাহিমে তাওয়াফ শেষ করার পরে দুই রাকাত তাওয়াফের সুন্নত নামাজ পড়া শরীয়ত সম্মত। যদি ভিড় থাকে, জায়গা না থাকে, তাহলে অন্য জায়গায় পড়বে, আর না হলে উমরার তাওয়াফ হোক আর আপনার এমনি নফল তাওয়াফ হোক আর হজের তাওয়াফ হোক, ফরজ তাওয়াফ হোক, যে কোনো তাওয়াফের পরে সাতটি চক্করের পরে দুই রাকাত নামাজ পড়বেন মাকাম ইব্রাহিমের পিছনে এই আয়াতের প্রতি আমল করে। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা, আল্লাহ পাক বলছেন আমি আদেশ করেছিলাম ইব্রাহিম আলাইহিসসালামকে, ইসমাইল আলাইহিসসালামকে, যে আনতাহিরা বাইতিয়া, আমার ঘরকে তোমরা পবিত্র রাখবে। কার জন্য? লিত্তাইফিন, তওয়াফকারীদের জন্য। সারা বিশ্ব থেকে লোকেরা তওয়াফ করতে আসবে, ইব্রাহিম আলাইহিসসালামের জামানা থেকে তওয়াফ শুরু হয়েছে, তাদের জন্য পবিত্র রাখবে। ওয়াল আকিফিন, আর যারা ইতিকাফকারী, ইতিকাফ করার জন্য আসবে তাদের জন্য পবিত্র রাখবে। ওয়ার রুকাই সুজুদ, রুকুকারী এবং সিজদাকারী যারা নামাজ পড়ার জন্য এক লক্ষের ফজিলত হাসিল করার জন্য বাইতুল্লাহ আসবে, তাদের জন্য এই বাইতুল্লাহ ঘরকে পাক পবিত্র রাখবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, এই আদেশ কিয়ামত পর্যন্ত থাকবে এবং যারাই এতে অংশ নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দিবেন। মহান আল্লাহ তারপরে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার কথা, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন স্মরণ করো আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, রব্বে হে প্রতিপালক, ইজআল হাযা বালাদান আমিনা, এই শহরটিকে নিরাপদ শহর করে দাও, এই মক্কাকে নিরাপদ শহর করে দাও, এমন নিরাপদ, শুধু মানুষ নিরাপদ নয়, ওখানে শিকারী পশু নিরাপদ, হারামের এলাকাতে কোনো আপনি পায়রা, শিকারী পাখি, স্বীকার করতে পারবেন না, গুগু স্বীকার করতে পারবেন না, হরিণ স্বীকার করতে পারবেন না, যেসব শিকারী পশু পাখি রয়েছে স্বীকার করতে পারবেন না। তাড়া তো পারবেন যে একটু তাড়িয়ে দিই, হারামের বাইরে চলে যাব তখন ধরবো, সেটাও জায়েজ নয় শরীয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নিরাপত্তার এই দোয়া কবুল করেছেন। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এবং এখানকার অধিবাসীদেরকে ফলের রিজিক দান করো। আল্লাহ পাক এমন করে এই দোয়া কবুল করেছেন যে মক্কাতে তেমন কোনো কিছুই হয় না, কোনো ফল হয় না, আর সারা দুনিয়ার সমস্ত ফলমূল মক্কাতুল মুকাররম পাবেন আপনি। আল্লাহ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তাদের মধ্য থেকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আর পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে তাদেরকে আল্লাহ রিজিক দিও। কালা ওমান কাফার, আল্লাহ পাক বললেন তবে যারা কুফরি করবে, কুফরি করবে, ফাওমাতাহু কালিলা, অল্প সময় তাদেরকে ভোগ করার সুযোগ দেব, সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার, তারপরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আসবো জাহান্নামের আযাবের দিকে, অবিসাল মাসির, আর বড়ই খারাপ ফেরার স্থান হচ্ছে এই জাহান্নাম, সেখানে আমি ফিরিয়ে দেব যদি কেউ কুফরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন তার কথা উল্লেখ করেছেন, স্মরণ করো, ওয়া ইয ইরফা ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর যে ভিত্তি আছে সেই ভিত্তিকে উঁচা করছিলেন, ওয়া ইসমাইল এবং ইসমাইল আলাইহিস সালামও তার সাথে ছিলেন, আর তারা উভয়ে বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করুন, এই ঘরকে কবুল করে নিন, এই ঘরের ইবাদত বন্দেগীকে কবুল করে নিন, ইন্নাকা আনতাস সামিউল আলীম, হে আল্লাহ তুমি সবকিছু শোনো এবং সবকিছু জানো। আরো দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বেশ কিছু দোয়া এখানে উল্লেখ করা হয়েছে সূরা ইব্রাহিমে, আরো বেশ কিছু অতিরিক্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, একটি সূরার নামই হচ্ছে সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হে প্রতিপালক ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আর আমাদেরকে তোমার অনুগত বানিয়ে দাও, তোমার প্রতি আত্মসমর্পণকারী বানিয়ে দাও, অমিন জুররিয়াতিনা, এবং আমার সন্তান সন্ততি থেকে উম্মাতান মুসলিমাতান লাকা, এমন এক জাতি তৈরি করো যারা তোমার অনুগত হবে, আত্মসমর্পণকারী হবে তোমার সামনে, ওয়া আরেনা মানাসিকানা, এবং আমাদেরকে দেখিয়ে দাও আমাদের ইবাদত বন্দীর পদ্ধতি, মানে শিখিয়ে দাও কেমন করে ইবাদত বন্দী করতে হবে, কেমন করে তওয়াফ করতে হবে, হজ করতে উমরা করতে হবে, এসব বিধিবিধান আল্লাহ শিখিয়ে দাও, অতুব আলাইনা, এবং আমাদের তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তওয়াবুর রহিম, আল্লাহ নিশ্চয় তুমি তওবা কবুলকারী এবং দয়াবান। রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, আল্লাহ তাদের মধ্যে একজন রাসূলও পাঠাও, মিনহুম তাদের মধ্য থেকে, অর্থাৎ এই বংশ থেকে, ইসমাইল আলী ইসলামের বংশ থেকে, ইব্রাহিম আলী ইসলাম বংশ থেকে, ইয়াতুলু আলহিম আয়াতিকা, তোমার আয়াত পড়ে শোনাইবে তাদেরকে, ওয়ায়ু আল্লামুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমতের জ্ঞান দান করবে। এখানে মনে রাখবেন তাফসীর কারগণ বলেছেন যে কিতাবের সাথে যেসব আয়াতে আল্লাহ হিকমতের কথা উল্লেখ করেছেন সেখানে কিতাব মানে হচ্ছে আল কোরআন, আর হিকমত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুই রকমের ওয়াহী নাযিল হয়েছে, কোরআনি ওয়াহী এবং হাদিসের ওয়াহী। আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হচ্ছে কি, যে আল কিতাবের শিক্ষা দেবে, কোরআনে কারীমের শিক্ষা দেবে তিনি, ওয়াল হিকমা, এবং সুন্নতের হাদিসের শিক্ষা তিনি দেবেন, আর এর মাধ্যমে ওয়াজাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করবেন, তাদেরকে পাক পবিত্র করবেন, তাদেরকে উন্নীত করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ তুমি সর্বজয়ী পরাক্রান্ত আর হাকিম প্রজ্ঞাময়। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহ, কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা যে আদর্শ রয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে সেই ব্যক্তি হচ্ছে নির্বোধ বেকুফ। ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা আদর্শ থেকে মুখ কেউ ফিরাবে না, একমাত্র ফিরাবে মান সাফিয়া নাফসা, যেই ব্যক্তি নির্বোধ হয়েছে। ওয়ালা কাদ ইস্তাফায়নাহু ফিদ দুনিয়া, আর নিঃসন্দেহে আমি তাকে মনোনীত করেছিলাম পৃথিবীতে, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, নিঃসন্দেহে তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি আত্মসমর্পণ করো, তুমি আমার বিধান মেনে নাও। ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্ব জাহানের যিনি প্রতিপালক তার সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়ত যেগুলি ছিল সন্তানদের জন্য সেগুলির কথা উল্লেখ করে বলছেন, ওয়াসা বিহা ইব্রাহিম ও বানিহে ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালাম কি করেছিলেন, উপদেশ দান করেছিলেন এই বলে, ইয়া বানিয়া, হে সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য সত্য দিনকে, দিন ইসলামকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়া ছাড়া মরবে না। ইসলামের অবস্থায় আল্লাহর বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নিয়ে বাস্তবায়ন করে মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক তারপরে বলছেন, আম কুনতুম শুহাদা হাযার ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইহুদিরা যেহেতু মিথ্যা অপবাদ দিত ইব্রাহিম আলাইহিস সালামের উপর, আরবের মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের উপর মিথ্যা অপবাদ দিত যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আমরা আছি, আর আমরা যে এই যে 360টি পূজা করছি, কাবার চারিদিকে 360টি মূর্তি রেখে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ পাক বেশ কিছু আয়াতে এর খণ্ডন করেছেন, ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মতো মুশরিক ছিলেন না, বহুত্ববাদী ছিলেন না। আল্লাহ পাক বলছেন, আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে, ইজ হাজার ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল, ইজ ক্বালা লিবানিহি, যখন তার সন্তানদেরকে বলেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে কিসের তোমরা ইবাদত করবে, কালু, তখন তারা ছেলেরা বলেছিল, না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহ অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করব, ওয়া ইলাহ আবায়কা, আপনার পূর্বপুরুষদের ইলাহ ইব্রাহিম ইসমাঈল ইসহাক, যে আপনার পূর্বপুরুষ বাপ দাদা, ওদের যে ইলাহ আল্লাহ পাক রয়েছেন, ইলাহ ওয়াহেদা, একমাত্র তিনি একক আল্লাহ, তার ইবাদত করব, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ইহুদিরা দাবি করত যে ইয়াকুব আলাইহিস সালাম আমাদেরকে ইহুদি হইতে বলেছেন, তার খণ্ডনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন যে তোমাদের এই বাতিল কথা, বরং তারা মুসলিম ছিলেন, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলেন এবং তৌহিদের বাস্তবায়নকারী ছিলেন। তিলকা উম্মাতুন, আর তারা আগে চলে গেছেন, যারা চলে গেছেন দুনিয়া থেকে, ভালো হইলেও চলে গেছেন, তাদের ভালো নি, আর মন্দ হইলো তাদের মন্দের পরিণতি পেয়ে গেছেন। সুতরাং খারাপ লোকদের সমালোচনা যদি মারা যায় করা শরীয়তে জায়েজ নয়। আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন, ওই সব জাতি ছিল, কাদ খালাত চলে গেছে, লাহা মা কাসাবাত, যা করে গেছে তা পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা কিছু করবে তা পাবে, সুতরাং নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করো, ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, তারা যেসব কাজ করে গেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, যে অমুক মরে গেছে কি করে গেছে, ওর সম্পর্কে আলোচনা সমালোচনা, এটা তোমার বিষয়বস্তু না। তোমার আসল বিষয়বস্তু হচ্ছে যে তুমি কি করে যেতে পারলে, তুমি কতটা সম্বল আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে যেতে পারলে, এটি হচ্ছে আসল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদিরা বলেছিল যে তোমরা হয় ইহুদি হও আর না হয় নাসারা হও, একদিকে আসো ইহুদি হও না হয় খ্রিস্টান হও, তাহলে সঠিক পথ পাবে। কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফ, আল্লাহ বলছেন বরং ইব্রাহিম আলী সালাম যিনি একনিষ্ঠ ছিলেন তার নিয়ে আসা আদর্শই হচ্ছে সত্য দিন। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিক ছিলেন না। আরব মুশরিকরা মক্কার কুরাইশরা এরা বলতো যে আমরা ইব্রাহিমী ধর্মের ওপর আছি, আর এই ধর্ম পৌত্তলিকতার ধর্ম, এই মূর্তি পূজার ধর্ম হচ্ছে ইব্রাহিম আলী সালামের ধর্ম, তার খণ্ডন করে আল্লাহ বলছেন ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও ছিলেন না, আর ইয়াহুদি আর নাসারা হইতে বলেননি, বরং তিনি মুসলিম ছিলেন আত্মসমর্পণকারী, আর ইসলাম পূর্ণাঙ্গ আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, আর সেই দিন ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিল আলামিন ফাররিকু বাইনা আহাদি মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা বলো আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, যা কিছু আমাদের উপর নাজিল হয়েছে তার প্রতি ঈমান নিয়ে এসেছি, অমাউন যায় ইব্রাহিম, আর যা কিছু ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ইসমাঈল উপর নাজিল হয়েছে, ইসহাকের উপর নাজিল হয়েছে, ইয়াকুবের উপর নাজিল হয়েছে, ওয়াল আসবাত, আর যে বনি ইসরায়েলদের বিভিন্ন গোত্রে যে নবীরা এসেছেন তাদের উপর নাজিল হয়েছে, অমা উতিয়া মূসা ওয়া ঈসা, আর যা মূসা ঈসা আলাইহিমুস সালামকে দেওয়া হয়েছে, অমা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম, আর যত নবী রবের পক্ষ থেকে এসেছেন যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে, সবকিছুর প্রতি আমরা ঈমান নিয়ে আসি, এটি হচ্ছে ইসলাম। সমস্ত নবীকে আমরা বিশ্বাস করি যে তারা নবী হয়েছিলেন আপন আপন যুগের জন্য, লা নুফাররিকু বাইনা আহাদি মিনহুম, তাদের কারো মাঝে আমরা বিভেদ সৃষ্টি করি যে কাউকে মানবো কাউকে মানবো না, একজনকে বিশ্বাস করবো আর একজনকে আল্লাহর নবী বলে বিশ্বাস করবো না, এটা ইসলাম বলে না। প্রত্যেককে বিশ্বাস করতে হবে সংক্ষেপে, আর বিস্তারিত বিধি বিধান সমস্ত মানতে হবে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণকারী। আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ইমান নিয়ে আসতো ওইভাবে যেইভাবে তোমরা ইমান নিয়ে এসেছো। এই আয়াত নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যেহেতু কোরআন করিমের আয়াত, আর আল কোরআন আল্লাহ পাক নবীর প্রতি নাজিল করেছেন। আর সেই যুগের মমিন মুসলিমরা ছিলেন সাহাবায়ে কেরামগণ, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমরা যেমন ইমান নিয়ে এসেছো, তোমাদের ইমান নিয়ে আসার পদ্ধতি, তোমাদের আমলের পদ্ধতি, তোমাদের সংশোধনের যে পদ্ধতি রয়েছে, এইভাবে যদি তারা ইমান নিয়ে আসে, অর্থাৎ ইহুদিরা, নাসারারা, অন্য অন্যরা এবং কিয়ামত পর্যন্ত যারাই আসবে, এ আর তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যদি তারা ইমান নিয়ে আসে, তাদের ইমান এবং আমলকে ওই রকম করে যেমন ইমান আমল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, তাহলে ওই ইমান আল্লাহ গ্রহণ করবেন না যেই ইমান সাহাবায়ে কেরামদের ইমান এবং আমলের বিপরীত। আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, হে সাহাবারা তোমরা যেমন ইমান নিয়ে এসেছো, তোমাদের মতো যদি তারা ইমান নিয়ে আসে, ফাকা দিয়ে তাদাও, তাহলে হিদায়ত পাবে, তাহলে সঠিক পথ পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা ফিরে যায়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ভেদাভেদে লিপ্ত রয়েছে, বিচ্ছিন্নতায় লিপ্ত রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাদের পক্ষ থেকে আপনার জন্য যথেষ্ট, তাদের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক যথেষ্ট। ওয়াহুয়াস সামিউল আলিম, এবং তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ অর্থাৎ আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহ পাকের শরীয়তের বাস্তবায়ন করো জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ পাকের রং হচ্ছে আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের নাজিলকৃত শরীয়ত, সিবগাতাল্লাহ হচ্ছে আল্লাহ পাকের এই শরীয়ত। আল্লাহ পাক বলছেন সেই রঙে রঞ্জিত হও, অর্থাৎ শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, ঘরে বাইরে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহর রঙে রঞ্জিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চাইতে কার রং সুন্দর হইতে পারে, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধান শরীয়তের চাইতে আর কার নিয়ে আসা আইন কানুন সুন্দর হইতে পারে। আজকে মানব রচিত বিধান সারা বিশ্বে মুসলিমরা সাদরে গ্রহণ করে নিয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন। কিছু তো মানে, নামাজ রোজা পর্যন্ত মানে, কিন্তু বিধানের ক্ষেত্রে, আল্লাহ প্রদত্ত বিধান, রাষ্ট্রীয় ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে তারা বাস্তবায়িত করে না। ওয়ানাহনু লাহু আবেদুন, এবং আমরা তারই ইবাদত করে থাকি। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আরো বলছেন যে হে নবী তাদেরকে বলে দাও যে আল্লাহ সম্পর্কে তোমরা কি আমাদের সাথে তর্ক বিতর্ক করছো? ওয়াহুয়া রব্বুনা, অথচ তিনি আমাদের প্রতিপালক, ওয়ারব্বুকুম, এবং তোমাদেরও প্রতিপালক। ওয়ালানা আমালুনা, আমাদের আমল আমাদের কাছে থাক, আমরা যেইভাবে কাজ করছি, আমল করছি, সেটা আমাদের থাক। ওয়ালাকুম আমালুকুম, তোমরা যদি মানতে রাজি না হও তাহলে তোমাদের কর্ম তোমাদের কাছে থাক। ওয়ানাহনু লাহু মুখলিসুন, আর আমরা তার জন্য একনিষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে একনিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আল আসবাতা কানু হুদান আও নাসারা, তোমরা কি বলবে? ইহুদিরা নাসারারা বলতো যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, এরা এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এরা সব ইহুদি ছিল, ইহুদিরা বলতো ইহুদি ছিল, সুতরাং এটাই ধর্ম ঠিক। নাসারারা বলতো যে নাসারা ছিল, খ্রিস্টান ছিল। আল্লাহ বলছেন যে না, এসব তোমাদের শুধু মিথ্যা দাবি। আল্লাহ বলছেন তোমরা কি বলবে যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাম, ওয়াল আসবাত, এবং ইয়াকুব আলাইহিসসালামের বংশধর কানু হুদান, তারা ইহুদি ছিলেন, আও নাসারা, অথবা তারা খ্রিস্টান ছিলেন? কুল, হে নবী বলে দাও, আনতুম আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ পাক ভালো জানেন? অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যেই ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে যে তাদের কাছে সাক্ষী এসেছে সে সাক্ষীকে গোপনে রাখে, লুকিয়ে রাখে। আল্লাহ পাকের পক্ষ থেকে সাক্ষীর অর্থ হচ্ছে যে আহলি কিতাবদের কিতাবে তাওরাত এবং ইনজিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎ বাণী রয়েছে, এবং তিনি যখন আসবেন তোমরা ইমান নিয়ে আসিও সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল সূরাতুস সাফে কথা উল্লেখ করেছেন, ওবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বনী ইসরায়েলদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন এক রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমিহি আহমদ, যার নাম হবে আহমদ। কিন্তু তারা এগুলোকে লুকিয়ে রেখেছিল, গোপনে রাখতো, জনসাধারণকে জানতে দিত না। আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত যে সাক্ষী তাদের ঘরে রয়েছে, তাদের কিতাবে রয়েছে তাওরাত ইনজিলে, তাকে গোপন রাখে, লুকিয়ে রাখে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, যেসব কাজ তোমরা করো সে সম্পর্কে আল্লাহ পাক অনবহিত নন, সবকিছুই তিনি জানেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আগের জাতি যেসব চলে গেছে, কি আমল নিয়ে গেছে সেটা তোমাদের দেখার বিষয় নাই, তোমরা কি করছো এটা দেখার বিষয়। আল্লাহ পাক বলছেন আবার তিলকা উম্মাতুন, সে তো এক জাতি ছিল, কাদ খালাত, সে জাতিরা চলে গেছে, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, সেই জাতির জন্য তাই আছে যা তারা করে গেছে, ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমরা তাই পাবে যেই কর্ম তোমরা করবে সেই মোতাবেক তোমরা তার প্রতিফল পাবে। ওয়ালা তুসআলুন আম্মা তাআমালুন, তারা যে কি করে গেছিল এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, বলা হবে না যে অমুক যুগের অমুক লোক কি করেছিল, সে ভালো লোক ছিল না মন্দ লোক ছিল, এসব বিচার করা তোমাদের কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, সায়াকুলু সুফাহু মিনান নাস মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। এই আয়াত এবং তারপরের বেশ কিছু আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কিবলার পরিবর্তন সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, সালাত আদায় করতেন, কাবাকে সামনে করে এমন ভাবে নামাজ পড়তেন যে যাতে বাইতুল মুকদ্দাসও সামনে থাকে, কাবাও সামনে এবং বাইতুল মুকদ্দাসও সামনে, এইভাবে নামাজ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন। তারপরে যখন মদিনা চলে গেলেন মক্কা থেকে হিজরত করে, তখন দুটোকে সামনে রাখা একসাথে অসম্ভব, দুটো দুই দিকে, মদিনা থেকে মক্কাতুল মুকাররমা, কাবা হচ্ছে দক্ষিণ দিকে আর বাইতুল মুকদ্দাস হচ্ছে উত্তর দিকে, তাহলে দুটোর একটাকে কিবলা বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের পরে আল্লাহ পাক তার রাসূলকে আদেশ করলেন যে এখন তুমি বাইতুল মুকদ্দাসকে কিবলা বানাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসকে সামনে করে নামাজ আদায় করা শুরু করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ১৬ অথবা ১৭ মাস, ১৬ মাস কয়েকদিন, এই জন্য হাদিসে ১৬ অথবা ১৭ দুটি শব্দ উল্লেখ করা হয়েছে। এই সাড়ে ১৬ মাসের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু হিকমতের জন্য আদেশ করেছিলেন, তার মধ্যে হয়তো একটি হিকমত এই ছিল যে মদিনায় যেহেতু ইহুদি পরিবেশ ছিল, ইহুদিদের তিনটি বড় গোত্র ছিল, তারা বাইতুল মুকদ্দাসের পশ্চিম দিককে কিবলা বানিয়ে নামাজ পড়ত, আর খ্রিস্টানরা নাসারারা বাইতুল মুকদ্দাসের পূর্ব এলাকাকে, পূর্ব দিককে কিবলা বানিয়ে নামাজ পড়ত, এই ছিল তাদের ধর্ম। যদি বাইতুল মুকদ্দাসকে সামনে করে নামাজ আদায় করা যায় তাহলে তাদের কিছুটা কাছাকাছি করা হবে, তখন তারা হয়তো একটু খুশি হয়ে, হিংসা তাদের একটু হালকা হবে, যে হিংসা আর বিদ্বেষ তাদের অন্তরে জায়গা নিয়ে নিয়েছিল, যার ফলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে রাজি হচ্ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিবলা পরিবর্তন করে বাইতুল মুকদ্দাসকে সামনে করে নামাজ পড়তে বললেন। ১৬ ১৭ মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো লাগছিল না, তার মনের আশা আকাঙ্ক্ষা এই ছিল যে আল্লাহর ঘর কাবা, যেই ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম নিজ হাতে তৈরি করেছেন, আর সেই ঘর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, সবচেয়ে প্রাচীন ঘর, ইন্না আউওয়ালা বাইতি ওয়ুদি আলিন্না, সবচেয়ে পুরাতন ঘর। সুতরাং এই ঘরকে সামনে করে যদি নামাজ পড়ার হুকুম হইতো, মাঝে মাঝে আকাশের দিকে চেয়ে দেখতেন এবং আল্লাহ পাকের কাছে দোয়াও করতেন, আল্লাহ পাক এই দোয়া শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আশা আকাঙ্ক্ষাও পুরা করলেন এবং কিবলার পরিবর্তন ঘটালেন। নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু সালমার মসজিদে, যে মসজিদটিকে যারা হজে গিয়েছেন মদিনা জিয়ারত করেছেন, মদিনায় কিবলাতাইন বলে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে জোহরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সেই সময় কিবলা পরিবর্তনের হুকুম চলে আসে, নামাজের অবস্থায় নবী করিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিবলা পরিবর্তন করে ফেলেন। আসরের নামাজ মসজিদে নববীতে পড়েন, সেখানে কিবলা পরিবর্তন হয়। ফজরে সংবাদ পৌঁছে কোবায়, কোবা তখন অনেক দূরে লাগতো, এখন তো শহরের মধ্যে হয়ে গেছে, শহরের বাইরে ছিল, খুব দূরে মনে হতো, ফজরে গিয়ে সংবাদ পৌঁছল সাহাবায়ে কেরাম ফজরে কিবলা পরিবর্তন করলে মসজিদে কোবাই, এইভাবে কিবলার পরিবর্তন হয়। এবং এই সম্পর্কে আল্লাহ পাক বেশ কিছু আয়াত নাজিল করেন। আল্লাহ পাক যখন কিবলা পরিবর্তন করলেন তখন বেশ কিছু নির্বোধ লোকেরা বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা শুরু করে দিল, সংশয় সৃষ্টি করা শুরু করলো, তাদের মধ্যে শীর্ষ স্থানে ছিল মুনাফিকরা, ইহুদিরা, মুনাফের দিয়ে কি ব্যাপার, কিছুদিন এইদিকে মুখ করে নামাজ পড়া, কিছুদিন ওইদিকে, এসব সমালোচনা করা শুরু করলো। ইহুদিরা বলতে লাগলো কিছুদিন তো বাইতুল মুকদ্দাসকে সামনে করলো, আবার এইদিকে কেন ফিরে গেল, এসব কি ব্যাপার স্যাপার। আল্লাহ পাক বলছেন সায়াকুল সুফাহ মিনান নাস, মানব জাতির মধ্য থেকে যারা নির্বোধ বোকালোক তারা বলবে মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতি কানু আলাইহা, যে কিবলার উপর মুসলিমরা ছিল সেই কিবলা থেকে কি বস্তু তাদেরকে ফিরালো। আল্লাহ বলছেন যে হে নবী তুমি বলে দাও লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম আল্লাহর, পূর্ব আল্লাহর পশ্চিম আল্লাহর, সুতরাং আল্লাহ পাক যেদিকে চান সেই দিকে হুকুম করবেন। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতি মুস্তাকিম, যাকে আল্লাহ চান সহজ সরল পথের দিকে রাস্তা দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওকাযালিকা জাআলাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। মহান আল্লাহ বলছেন এইভাবে তোমাদেরকে মধ্যপন্থী উম্মত আমি বানিয়েছি, ওয়াসাতা মানে মধ্যমপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মধ্যমপন্থী উম্মত বলে আখ্যায়িত করেছেন। আর কোন কোন তাফসীরকারগণ ওয়াসাত মানে বলেছেন উত্তম জাতি, খিয়ারান উত্তম উম্মত, এই দুটোই তাফসীর হতে পারে। এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি অথবা মধ্যপন্থী উম্মত করেছি। আর সত্যিকার অর্থে মধ্যমপন্থী উম্মত শরীয়তের যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলি ইহুদি মতবাদ এবং নাসারা মতবাদের মাঝখানে রয়েছে, না ইহুদিদের মতো তাতে কঠোরতা রয়েছে আর না নাসারাদের মতো তাতে এত শিথিলতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানব জাতির উপর সাক্ষী হইতে পারো, ওয়াকুন আর-রাসূল আলাইকুম শাহীদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হবেন। কিয়ামতের দিনে বিচার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবেন নিজ উম্মতের সম্পর্কে যে আমার উম্মত ঠিক বলছে, যে সাক্ষী দিচ্ছে তাতে। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষীর জন্য ডাকবেন এই শেষ নবীর উম্মতকে অন্যান্য নবীর উম্মতের উপর, যখন তারা অস্বীকার করবে আম্বিয়া রাসূলগণ বলবেন যে আল্লাহ আমরা তোমার দিনকে পৌঁছে দিয়েছি, কিন্তু সেই জাতিরা যারা বিরুদ্ধাচরণ করেছে যারা অস্বীকার করেছে তার বলে মা জানা মিন নাযির, আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করতে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাক্ষী নিয়ে আসবেন এই উম্মতকে। তাহলে সাক্ষী দেওয়ার জন্য কোন ঘটনা দেখা জরুরি নয়, বরং কোন ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান থাকাই যথেষ্ট। এই জন্য আমরা আগের জাতিগুলিকে যদিও দেখিনি, কিন্তু আমাদের কাছে আল কোরআনের মাধ্যমে জ্ঞান এসেছে যে নূহ আলাইহিস সালাম সত্য দাওয়াত পৌঁছে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে সত্য দাওয়াত পৌঁছে দিয়েছেন, মূসা আলাইহিস সালাম ফিরাউন এবং ফিরাউনের অনুসারীদেরকে সত্য দিনের দাওয়াত দিয়ে দিয়েছেন। এই যে অকাট্যভাবে আল্লাহ প্রদত্ত বিধান আমরা কোরআনে কারীমের মাধ্যমে জানতে পেরেছি, এর ভিত্তিতে আমরা কিয়ামতের দিন সাক্ষী দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী করে হাজির করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষী দিবেন ওমা জাআলনাল কিবলাত আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনআলাম, আর আমি ওই কিবলা যেই কিবলার উপর আপনি ছিলেন হে নবী সেই কিবলাকে কেন বানিয়েছি, ইল্লা লিনআলাম আমি জানতে চাই, মাইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করছে আর কে পেছন দিকে ফিরে যাচ্ছে, কে সাদরে গ্রহণ করছে যে কিবলাই বলি, যদি বলি বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ো সেটাই করবে, যদি আমি আল্লাহ হুকুম করি যে কাবাকে সামনে করে নামাজ পড়ো সেটাই করবে, কে মেনে নিচ্ছে আত্মসমর্পণ করে আর কে ফিরে যাচ্ছে যে একবার এইরকম একবার সেই রকম, এটা কেমন কথা হইল, মুনাফিকরা এই কাজটি করেছিল। আল্লাহ পাক পরীক্ষা করতে চান, ওয়াইন কানাত লা কাবীরাতান ইল্লা আলা আল্লাযীনা হাদাল্লাহ, যদিও এটা বড় কঠিন তাদের জন্য এই মেনে নেওয়াটা, কার জন্য কঠিন, যাদের অন্তরে কপটতা আছে, মুনাফিকি আছে অথবা সংশয়ের ব্যাধি আছে, ইহুদি তারা বলবে ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে ওই লোকেরা যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য সহজ, আল্লাহ যেভাবে নাজিল করেছেন বিধান সেইভাবে আমরা পালন করব। আমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রাহিম, আয়াতের এই অংশটুকু আল্লাহ পাক রব্বুল নাজিল করেছেন ওই সব লোক সম্পর্কে যাদের সম্পর্কে সাহাবায়ে কেরামদের সংশয় হইল যে আচ্ছা কিবলা তো পরিবর্তন হয়ে এখন কাবা কিবলা হইল আমাদের, কিন্তু এই ষোলো মাস সতেরো মাস ধরে যেসব লোকেরা নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে আর এই কাবার কিবলাকে পাননি, তারা ইন্তেকাল করে গেছেন শহীদ হয়ে গেছেন, তাদের কি হবে, তারা তো কাবাকে কিবলা পাননি, তাদের আমলের কি হবে, কবুল হবে কি হবে না, তাদের নামাজগুলির কি হবে, কবুল হবে কি হবে না। আল্লাহ পাক তার জবাবে নাজিল করলেন ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ পাক তোমাদের ঈমানকে বিনষ্ট করতে চান না। এখানে ঈমান সালাতকে বলা হয়েছে, তার দ্বারা বোঝা যায় যে যদি কেউ সালাত না আদায় করে নামাজের হেফাজত না করে তাহলে ঈমান নেই। ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম আই সালাতাকুম, তোমাদের নামাজ কি আল্লাহ নষ্ট করতে চান না। ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল মানব জাতির সম্পর্কে অত্যন্ত করুণাশীল এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন নের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কো আকাশের দিকে চেয়ে দেখতেন, এই সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আমি আল্লাহ দেখে নিয়েছি তোমার আকাশের দিকে চেহারা উঠিয়ে দেখা, বারবার করে মুখমণ্ডল উঠিয়ে দেখতে তুমি, ফালা নুয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব হে নবী যেটা তুমি পছন্দ করো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, সুতরাং মসজিদে হারামের দিকে তুমি তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও, আল্লাহ আদেশ করে দিলেন। ওয়াহাইসু মা কুনতুম, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, তোমাদের চেহারাগুলিকে ফিরিয়ে দাও কাবা শরীফের দিকে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া ইন্নাল লাযিনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, লা ইয়ালামুন, তারা অবশ্যই জানবে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যেটা তাদের রবের পক্ষ থেকে চিরসত্য, আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, যা তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক গাফিল নন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়া লা ইন আতাইতাল লাযিনা উতুল কিতাবা কুল্লা আয়াতিন মা তাবিউ কিবলাতাক, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলে কিতাব ইহুদ এবং নাসারা, ওয়ালাইন আতাইতাল লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এদেরকে তুমি যদি সবগুলি নিদর্শন নিয়ে এসে দেখিয়ে দাও, মুজিজা নিয়ে এসে দেখিয়ে দাও, শরীয়তের বিধান নিয়ে এসে দাও, মা তাবিউ কিবলাতাক, তবুও তারা তোমার এই কিবলার অনুসরণ করবে না, কাবাকে কিবলা বলে মেনে নেবে না। ওমা আনতা বিতাবিন কিবলাতাহুম, এবং হে নবী তুমিও তাদের কিবলার অনুসরণ করবে না, কারণ এটা আল্লাহর আদেশ নয়। তাদের কিবলা, ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিক, আর খ্রিস্টানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক, তারা তাদের কিবলার উপর অটল থাকবে আর তোমার কিবলাকে তারা কখনো অনুসরণ করবে না। ওমা বাযহুম বিতাবিন কিবলাতা বাযহ, এবং তাদের একে অপরের কিবলার অনুসরণ করবে না, অর্থাৎ ইহুদি খ্রিস্টানের কিবলার অনুসরণ করবে না, খ্রিস্টান ইহুদির কিবলার অনুসরণ করবে না, তারা আপোষও এটা করবে না। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, তাদের মনের কামনা বাসনার তুমি যদি অনুসরণ করো, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে সত্য জ্ঞান চলে আসার পরে, অর্থাৎ তারা চায় যে বাইতুল মুকাদ্দাস দিয়ে মুখ করো, তুমি যদি আবার এটা ছেড়ে দিয়ে ওইদিকে যাও বা অন্য কোনো ক্ষেত্রে তাদের মনের কামনা বাসনা যদি পূরণ করো, ইন্নাকা ইযাল লামিনা যালিমিন, তাহলে নিশ্চয়ই তুমি জালেমদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ইহুদীদের কথা উল্লেখ করে, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইহুদীদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে কিতাব দিয়েছিলাম, তারা ইয়ারিফুনাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে চেনে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহির লক্ষণ দেখে এবং তাদের কিতাবে যে লক্ষণগুলি বলা হয়েছে, নিদর্শনগুলি বলা হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেগুলিকে এর সাথে মিলিয়ে তারা ভালো করে চিনে গিয়েছিল, এমন ভাবে যেমন তারা নিজের ছেলেদেরকে চেনে। কোন মানুষ আছে যে নিজ ছেলেকে চেনে না? নিজের ছেলেদেরকে যেমন নিশ্চিতভাবে চেনে, তেমনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রেসালাত নিশ্চিতভাবে তারা জানে চেনে, তারপরও তারা হিংসা করে কুফরি করেছে, অস্বীকার করেছে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুন আল হক, তাদের একটি দল সত্যকে গোপনে রাখে, ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে। আল্লাহ পাক বলছেন, আল হাক্কু মির রাব্বিকা, সত্য আগমন করেছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সেই ক্ষেত্রে যারা সন্দেহ করে তাদের আপনি দলে শামিল হবেন না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়ালি কুল্লিন উইজহাতুন হুয়া মুআল্লিহা, প্রত্যেকের জন্য লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, হুয়া মুআল্লিহা, সেদিকে সে মুখ ফিরাবে। এই আয়াতটি কিবলার ক্ষেত্রেও বলা যেতে পারে যে প্রত্যেকের কিবলা রয়েছে এবং সেদিকে সে মুখ ফিরাবে, যেই কিবলাতে বিশ্বাসী সেই কিবলাই সে রাখবে, অন্য কিবলার দিকে সে যাবে না। আর এটাকে অন্য ক্ষেত্রে নেওয়া যেতে পারে, প্রত্যেকের দৃষ্টিকোণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালি কুল্লিন উইজহাতুন হুয়া মুআল্লিহা, প্রত্যেকের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে অথবা প্রত্যেকের কিবলা রয়েছে। দুটি তাফসির করা যেতে পারে, যে প্রত্যেক জাতির নিজ নিজ কিবলা রয়েছে, যেটাকে কিবলা বানিয়ে রেখেছে, কেন্দ্রস্থল বানিয়ে রেখেছে, সেদিকে সে মুখ ফিরাবে। আর এর তাফসির, ব্যাপক তাফসিরও করা যেতে পারে, যে প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে, নিজ নিজ লক্ষ্য উদ্দেশ্যের জন্য কাজ করে যাচ্ছে, কারো দুনিয়া লক্ষ্য উদ্দেশ্য, কারো জান্নাত লক্ষ্য উদ্দেশ্য, পরকালকে সুন্দর করার লক্ষ্য উদ্দেশ্য, কারো সৎ লক্ষ্য উদ্দেশ্য, কারো অসৎ লক্ষ্য উদ্দেশ্য, কারো নেতৃত্ব লক্ষ্য উদ্দেশ্য, এইভাবে প্রত্যেকের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। হুয়া মুআল্লিহা, সেদিকে সে মুখ ফিরাবে। ফাস্তাবিকুল খায়রাত, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ, তোমরা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, ভালো কাজে তোমরা দ্রুতগামী হও। অন্যরা মন্দ কাজে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে দ্রুতগামী হয়, অথবা দুনিয়ার স্বার্থে তুচ্ছ স্বার্থে তারা দ্রুতগামী হয়, তুমি কল্যাণের কাজে ভালো কাজে দ্রুতগামী হও। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক তোমাদেরকে উপস্থিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইরশাদ করছেন কিবলার পরিবর্তনের হুকুম সম্পর্কে, অমিন হাইসু খারাজতা, হে নবী যেখান থেকে তুমি বের হবে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তোমার মুখমণ্ডলকে ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রব্বিক, আর এটি হচ্ছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে চির সত্য, সত্য কিবলা। অমাল্লাহ বিগাফিলিন আম্মা তাআমালুন, এবং আল্লাহ পাক তোমাদের কর্ম থেকে গাফিল নন। তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিবলারই কথা বলছেন, তিনবার করে এই আয়াতগুলিতে কিবলা পরিবর্তনের আল্লাহ পাক আদেশ দান করছেন, কাবার দিকে মুখ করতে বলছেন। এটা তিনবার করে কেন বললেন এ সম্পর্কে একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার দিকে ফিরালেন, এই বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য বারবার করে সেটাকে রিপিট করা হয়েছে, বারবার করে আল্লাহ পাক তুলে ধরেছেন এই জন্য যাতে করে মানুষের মনে মগজে বসে যায় এবং তার গুরুত্ব বুঝতে পারে। আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন কোরআন দিয়ে আমাদেরকে আমাদের জীবন আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন অতীতের আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক যেন বাস্তবায়িত করার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মহান আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 152 তে ইরশাদ করছেন যে ফাযকুরুনি আযকুরকুম, হে মানুষ তোমরা আমাকে স্মরণ করো, তোমাদেরকে আমি স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে বলা হয়েছে, যাকে আরবি ভাষায় জিকির বলা হয়। এই জিকির যেহেতু ইবাদত, সুতরাং এই ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। এই জিকিরের নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে, তার সুন্নাত ছেড়ে দিয়ে অনেক দূরে এক শ্রেণীর লোকেরা চলে গেছে। সুতরাং আপনি জিকির ইবাদত হিসাবে যখন করবেন, তখন নবী সাল্লাম থেকে শিখতে হবে, যেমন নামাজ আপনাকে নবী সাল্লাম থেকে শিখতে হয়েছে, ওই রকমই নামাজ পড়বেন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি, ঠিক তেমনি জিকির ওইভাবে করবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ জিকির করেছে। জিকির নামে মাতলামি করবেন না, জিকির নামে আপনি বিদাত আবিষ্কার করবেন না, সম্মিলিত ভাবে আপনি গানের সুর ধরবেন না ইত্যাদি, তারপর অসম্পূর্ণ জিকির করবেন না, বাক্য দিয়ে জিকির করতে হবে। আল্লাহ পাককে স্মরণ করছেন, পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির করতে হবে। তারপরে আরেকটি দিক মনে রাখবেন, যে সেটা হচ্ছে যে জিকির অন্তর থেকে, প্রথম আল্লাহকে অন্তর থেকে স্মরণ করতে হবে, অন্তরের জিকির, তারপরে জবানে আল্লাহ পাককে স্মরণ করতে হবে, কাজে কর্মে আমলে আল্লাহ পাককে স্মরণে রাখতে হবে, যাতে করে সার্বিক জীবনের সংশোধন হয়। এর নাম হচ্ছে জিকির। তারপরে যে বিষয়টি বলছিলাম সেটা আরো একটু স্পষ্ট করার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে আজকাল অধিকাংশ যারা জিকির করে থাকে তারা বিদাতি জিকির করে থাকে। আল্লাহ পাক রব্বুল বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাককে অন্তর থেকে স্মরণ করবেন, আল্লাহ পাককে জবান দিয়ে স্মরণ করবেন, দোয়ার মাধ্যমে স্মরণ করবেন, আপনি নামাজের মধ্যে স্মরণ করবেন, নামাজের বাইরে স্মরণ করবেন। তারপরে জিকির আজকার নবী করিম সাল্লাম যেগুলি শিখিয়েছেন সেগুলি অধিকাংশ লোকেরা করে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ জিকির আজকার হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার। বেশ কিছু দোয়া জিকির রয়েছে যেগুলি সকালে পাঠ করতে হবে, সন্ধ্যায় পাঠ করতে হবে, সেগুলির পাবন্দী করতে হবে। জিকির আজকারের মধ্যে বেশ কিছু জিকির আজকার হচ্ছে সালাম ফিরার পরে, সালাম ফিরার পরে বিদাতি তরিকে সম্মিলিত মোনাজাত তো হয়, কিন্তু যে জিকির আজকার গুলি রয়েছে, তাসবিহ রয়েছে, আয়াতুল কুরসি পড়া রয়েছে, ইস্তেগফার করা রয়েছে, কালেমায়ে তাওহীদ পড়া রয়েছে, সেগুলি করে না অধিকাংশ মানুষরা। এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। জিকির আজকারের মধ্যে হচ্ছে যখন আপনি বাথরুমে যাবেন জিকির আজকার যে দোয়া পড়া সেটা হচ্ছে জিকির, বাথরুম থেকে বেরোলেন তখন জিকির, আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখনকার বেশ কিছু জিকির আজকার রয়েছে, ঘুম থেকে জাগলেন জিকির রয়েছে, এইভাবে বাড়িতে যখন প্রবেশ করছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, বাজারে যখন যাচ্ছেন, বাজারে ঢুকছেন, মজলিস বরখাস্ত করছেন, এইরকম বহু জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। সেই জিকির আজকার গুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার, তার মাধ্যমেই আল্লাহ পাকের এই জবানি জিকির করতে হবে। তার আগে অন্তরে আল্লাহ পাককে সবসময় স্মরণে রাখতে হবে, যাতে করে যখনই শয়তান গুনাহের জন্য প্ররোচিত করবে, কুমন্ত্রণা দিবে, তখনই আপনি সংশোধন করে নিজের সতর্ক হয়ে যান, কারণ আল্লাহ সবসময় আপনার স্মরণে আছে, আপনার জিকিরে আছে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াশকুরুলি, আমার তোমরা শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন। আর আল্লাহ পাকের যদি কেউ অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেবেন। অকৃতজ্ঞ হওয়া, আল্লাহ পাক দিলেন কিন্তু অন্য সম্পর্কে ধারণা রাখা যে অন্য কেউ দিয়েছে, আপনাকে ছেলে মেয়ে দিলেন আল্লাহ, রোগ ভালো করলেন আল্লাহ, আর বলেন অমুক ভালো করেছে, এটি হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হওয়া, যাকে কুফুরি এবং শিরক বলা হয়েছে। আর এক অকৃতজ্ঞ হওয়া যে আল্লাহ পাকের নিয়ামত খেয়ে দিয়ে ভোগ করে আল্লাহ পাককে সিজদা করলেন না, ইবাদত বন্দি করলেন না, ফরজ আদায় করলেন না, নামাজ রোজা হজ যাকাত করলেন না, হারাম নাজাজ থেকে বেঁচে থাকলেন না, আল্লাহ পাকের শুকরিয়া না করা অকৃতজ্ঞ হওয়ার আরেকটি দিক হচ্ছে যে হারাম কাজ করা, নাজাইজ কাজ করা, আল্লাহ পাকের নিয়ামত খেয়ে আপনি হারাম কাজ করছেন অথবা হারাম উপায়ে রুজি রোজগার করা, এগুলি হচ্ছে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা, হে মুমিন সকল, তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে, ওয়াসসালাত, এবং সালাতের সাথে নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে রয়েছে যে এজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাতে, যখন কোনো সমস্যা নবী সাল্লাম অনুভব করতেন যে এখন কোনো সমস্যা আছে, তখন ঝাঁপ দিয়ে আসতেন নামাজের দিকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেন যে কোনো সময় আল্লাহর কাছে ধৈর্যের সাথে সাহায্য চাইব এবং নামাজ পড়ব, নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে তারপরে আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য কামনা করব। এবং নামাজ যে আমরা শুরু করি, সেই নামাজের মধ্যে সূরা ফাতিহাতে এই সাহায্য কামনা আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যদি নামাজে আপনি দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর জন্য, আর তাতে আপনি এই দোয়া করলেন, অন্তর থেকে যদি দোয়া করেন, তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন এবং দোয়া শুনবেন। সূরা ফাতিহা হচ্ছে দোয়ার সূরা। হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, সুতরাং তুমি সাহায্য করো। এছাড়াও সিজদার মধ্যে দোয়ার ক্ষেত্র রয়েছে এবং সালাম ফিরার আগে দোয়ার ক্ষেত্র রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ধৈর্যের সাথে এবং সালাতের সাথে সাহায্য কামনা করো, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন, এর অর্থ কি? আল্লাহ পাক কি তাহলে অন্যদের সাথে নেই যারা ধৈর্য ধরে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে থাকা দুই রকমের। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথেও আছেন, আবার আরশে আজিমও আছেন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন মানে এই নয় যে আল্লাহ পাক আরশে নন, কারণ কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তিনি আকাশের উপরে আছেন, এবং আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপর রয়েছেন, আল্লাহ পাক তার আরশের উপর রয়েছেন। তার সাথে সাথে আল্লাহ পাক সাথে রয়েছেন, এটা দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে বিশেষভাবে সাথে রয়েছেন, একটা হচ্ছে সাধারণভাবে সাথে রয়েছেন। বিশেষভাবে সাথে থাকা হচ্ছে আল্লাহ পাক সৎকর্মশীলদের সাথে, ধৈর্যশীলদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে, সালেহীনদের সাথে সাথে রয়েছেন, তৌফিকের দিক দিয়ে আল্লাহ পাক বিশেষ তৌফিক দিয়ে থাকেন তাদেরকে, হেফাজতের দিক দিয়ে আল্লাহ তাদের হেফাজত করে রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেখাশোনা করেন এবং তাদেরকে সাহায্য করেন, এসব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন। এই মর্মে বলা হয়েছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ পাক মুহসিনদের সাথে রয়েছেন, এসব কথা এই ক্ষেত্রে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলেছেন, যখন সুর পাহাড়ের গুহায় ছিলেন আর কাফেররা চারিদিকে ঘনিয়ে চলে এসছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ইন্নাল্লাহ মাআনা, লা তাহজান, চিন্তা করিও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ পাকের খাস সাহায্য রয়েছে, তৌফিক রয়েছে, হেফাজত রয়েছে, রক্ষণাবেক্ষণ রয়েছে, সুতরাং মুশরিকরা আমাদেরকে পাবে না। এ হচ্ছে বিশেষভাবে আল্লাহর সাথে থাকা। আর আরেকটি হচ্ছে সাধারণভাবে সাথে থাকা, আল্লাহ পাক রব্বুল প্রত্যেকের সাথে আল্লাহ রয়েছেন, তার জ্ঞানের দিক দিয়ে আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারে না, যে এই আসামি কোথায় গেল আল্লাহ খোঁজ রাখেন না, এটাও নাই। আল্লাহ সকলের সম্পর্কে জানেন কোথায় আছে, সৎ ব্যক্তি কোথায় আছে, অসৎ কোথায় আছে, আসামি কোথায় আছে, পাপী কোথায় আছে, আল্লাহ সকলের খবর রাখেন। কি করছে, ভালো করছে না মন্দ করছে, নির্জনে আল্লাহ সবকিছুই জানছেন। এটা হচ্ছে সাধারণভাবে থাকা এলেমের দিক দিয়ে। আর কুদরতের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারে না। একটি দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যেতে পারে, আত্মগোপন করে নিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের মুল্ক থেকে, আল্লাহ পাক রব্বুল আলমিনের এই জমিন থেকে কোথাও পালিয়ে যাবে, আইনাল মাফার কোথায় পালাবে, কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলমিন আবার উপস্থিত করবে, দুনিয়াতে তো আল্লাহ ধরতে সক্ষম, পরকালে আল্লাহ পাক উপস্থিত করবেন পুনরুত্থিত করে। এই হচ্ছে সাধারণভাবে আল্লাহ পাকের সাথে থাকা। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচা করার জন্য নিহত হয়েছে, আল্লাহ পাকের দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহ প্রদত্ত বিধানকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল এবং সেখানে নিহত হয়েছে, তাদেরকে আল্লাহ পাক মৃত বলতে নিষেধ করেছেন। তোমরা তোমাদের মতো মৃত বলিও না, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, তোমরা বলিও না ওই সব লোকেদের সম্পর্কে যাদেরকে নিহত করা হয়েছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে। তাহলে বোঝা গেল যে আল্লাহর রাস্তায় যদি হয় আল্লাহ পাকের দিনকে উঁচা করার জন্য, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি সশস্ত্র সংগ্রাম করবে এই জন্য যে যাতে করে আল্লাহর কলেমা উঁচা হয়, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায়। আর কেউ যদি ভূমির জন্য, কেউ যদি ব্যক্তি স্বার্থের জন্য লড়াই করে, কেউ যদি পার্থিব কোনো উদ্দেশ্যে করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নয়। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়াউন, বরং তারা জীবিত রয়েছে, তাদের বারজাখী জীবন রয়েছে, পরলৌকিক জীবন রয়েছে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। যারা মরে গেছে এবং সৎকর্মশীল, বিশেষ করে নবী রাসূলগণ, বিশেষ করে শহীদগণ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন, তাদের উচ্চ মানের জীবন রয়েছে, সম্মানজনক আল্লাহ পাক হায়াত দান করেছেন, পরলৌকিক হায়াত, বারজাখী জীবন দান করেছেন, কিন্তু সেটা আমরা আমাদের এই চক্ষু দিয়ে, আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে উপলব্ধি করতে পারি না। তাহলে বোঝা গেল যে এই জীবন আমাদের পার্থিব জীবনের মতো নয়, বরং এমন জীবন যেটা আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাইই মিনাল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আর আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, বিশাইই মিনাল খাওফ, কিছু ভয় ভীতি দিয়ে, মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, কখনো অভাব দিয়ে, ক্ষুধায় না খেতে পেলেন না আপনি, অভাব দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ধন সম্পদে, জানে প্রাণে এবং ফলমূলে ঘাটতি দিয়ে, অভাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আপনার ধন সম্পদ আছে, হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, চুরি ডাকাতি হয়ে গেল, অথবা কারো প্রাণহানি, আপনজনের প্রাণহানি হলো, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে মারা গেল, বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হলো, দুর্ঘটনা হলো, ওয়াসামারাত, ফলের বাগান রয়েছে অথবা ফসলের জমি রয়েছে, সেখানে ফসল হলো না, ফল হলো না, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলছেন যারা এসব বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদেরকে হে নবী সুসংবাদ শুনিয়ে দাও, তাদের জন্য ইহকাল পরকালে কল্যাণ রয়েছে এই সুসংবাদ দিয়ে দাও। ধৈর্যশীল কারা, তাদের আল্লাহ লক্ষণ বর্ণনা করেছেন, তাদের লক্ষণ হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, ওরা তো তারা যাদের ওপর কোনো বিপদ আপতিত হইলে, যদি মুসিবত এসে পড়ে তখন তারা বলে, কালু ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, আমরা আল্লাহর, আমরা নিজেরাও নিজের মালিক নই, আমাদের মালিক আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিঃসন্দেহে আমরা তার দিকে প্রত্যাবর্তিত হব, সেখানে ফিরে যেতে হবে, আমরা আল্লাহর, সুতরাং আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, আমার ছেলে মেয়ে যা আছে আল্লাহর, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, আমার ধন সম্পদ আল্লাহর, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, আমার ফলের বাগান আল্লাহর, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, আল্লাহর জিনিস আল্লাহ নিল, তাতে তো আক্ষেপ করার কিছু নেই, এই ঈমান হইতে হবে, এ কথার ঘোষণা করবে এই দোয়া পড়ার মাধ্যমে যখন মুসিবত আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের এই গুণ বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে অতিরিক্ত আরেকটি দোয়া, যখন কোনো মানুষের উপর মুসিবত আসে তখন যেন বলে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরা মিনহা, আল্লাহ তুমি আমার মুসিবতে আমাকে উত্তম প্রতিদান দান করো, আমাকে নেকি দান করো, ও আখলেফলি খাইরা মিনহা, আর আমাকে এর চাইতে ভালো দান করো, যা হারিয়ে গেছে, যা নষ্ট হয়ে গেছে, যা হাতছাড়া হয়ে গেছে তার চাইতে ভালো দাও। আল্লাহ স্ত্রী মারা গেছে, ওর চাইতে ভালো স্ত্রী দান করো। আল্লাহ ছেলে মেয়ে মারা গেছে, তার চাইতে ভালো দান করো। ধন সম্পদ হাতছাড়া হয়ে গেছে, আল্লাহ তার চাইতে ভালো দান করো। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতে বলেছেন, তাই আল্লাহ পাক রব্বানা ভালো প্রতিদানও দিবেন দুনিয়ায় আখেরাতে, আর আল্লাহ পাক উত্তম বদলাও দিবেন। মহান আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সলাওয়াতু মির রব্বিহিম ওয়া রাহমা, এরাই তো তারা যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে এবং দয়াও রয়েছে। আল্লাহ পাক এদের উপর বিশেষ দয়া করবেন এবং অনুগ্রহ করবেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত সঠিক পথের উপর যারা ধৈর্যশীল হবে এবং এই দোয়াগুলি পড়বে, আর এইরকম তাদের ইমানকে মজবুত করবে। মহান আল্লাহ তারপরে সাফা মারওয়ার বিষয়টি উল্লেখ করেছে। এই সাফা মারওয়া যে দুটি পাহাড় মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের পাশেই আগের যুগে মসজিদে হারামের বাইরে ছিল, এখন মসজিদে হারাম বড় করার পরে মসজিদে হারামের একটা অংশ হিসাবে গণ্য হয়ে গেছে। এই দুই পাহাড়ের মাঝখানে সাই করা, প্রদক্ষিণ করা হজের ক্ষেত্রে ফরজ, উমরার ক্ষেত্রে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা পর্বত ওয়াল মারওয়া এবং মারওয়া পর্বত মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহর শাআইর নিদর্শন বলা হয়েছে ওই সব বিষয়গুলিকে যেগুলির সম্পর্ক হচ্ছে হজের সাথে অথবা উমরার সাথে। হজে গিয়ে আপনি সাফা মারওয়ার সাই করলেন, এগুলি হচ্ছে আল্লাহর শাআইর, আল্লাহর নিদর্শন। আপনি কুরবানি করলেন, আল্লাহর নিদর্শন। আপনি কঙ্কর মারলেন, এগুলি আল্লাহ পাকের নিদর্শন। আপনি মেনায় অবস্থান করলেন, আরাফায় অবস্থান করলেন, মুজদালিফায় রাত যাপন করলেন, এসব হচ্ছে আল্লাহর নিদর্শন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে। আল্লাহ পাক বলছেন যে, ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম। আল্লাহ পাক বলছেন, সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে আবে তামার অথবা উমরা করবে, তাহলে বাইতুল্লাহর সাথে সম্পর্কীয় ইবাদত হচ্ছে দুটি, একটি হচ্ছে হজ আর আরেকটি হচ্ছে উমরা করা। এছাড়াও নফল তওয়াফ রয়েছে কাবা ঘরের, আর এছাড়া মসজিদে হারামে কাবা ঘরের চারিপাশে যদি হারামের এলাকাতে কেউ সালাত আদায় করে তো 100,000 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক বলছেন, ফামান হাজ্জাল বাইতা আও তামারা, সুতরাং কেউ যদি বাইতুল্লাহর হজ করে অথবা উমরা করে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা, তাহলে তার কোনো গুনাহ হবে না যদি এই দুটোর মাঝে প্রদক্ষিণ করে তাওয়াফ করে, কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক বললেন, কেন বললেন কোনো গুনাহ হবে না? এই জন্য বললেন যে আগে তাদের একটি ভুল ধারণা ছিল, সেটা এই যে জাহেলিয়াতের যুগে মুশরিকরা সাফার উপর একটি মূর্তি রেখেছিল আর আরেকটি মূর্তি রেখেছিল মারওয়ার উপর, এবং এই দুইয়ের মাঝে তারা তওয়াফ করত, সাই করত, এই উদ্দেশ্যে যে আমরা এই দেবী থেকে ওই দেবী পর্যন্ত বা ওই দেবতা পর্যন্ত প্রদক্ষিণ করছি। যখন ইসলাম আসলো, মক্কা বিজয় হলো, তারপর এগুলি সরিয়ে দেওয়া হইল আর তৌহিদ প্রতিষ্ঠা হইল আল্লাহর ঘরে, যে ঘর আল্লাহ পাক তৌহিদ প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করিয়েছিলেন, তখন সাহাবারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে এখানে তো জাহিলিয়াতের যুগের মুশরিকরা তওয়াফ করত এই জন্য যে এখানে দুটো মূর্তি রাখা ছিল, এর মাঝে আমরা কি জন্য করব, এটা আমাদের জন্য গুনার কাজ কি হবে না? আল্লাহ বলছেন, না, গুনার কাজ হবে না। তওয়াফ ঠিক আছে, সাফা মারওয়ার সাই করা ঠিক আছে, কিন্তু অসৎ উদ্দেশ্যে সেখানে শিরক করার জন্য আসা, যে অমুক মূর্তি আছে, পুতুল আছে অথবা আর কিছু আছে সেই জন্য এসেছি, এটা হচ্ছে শিরক। আল্লাহ পাক বলছেন, ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা, তার কোনো গুনাহ হবে না যদি এই দুটোর মাঝে তওয়াফ করে, বাইতুল্লাহ এসে হজ করতে অথবা উমরা করতে এসে। আল্লাহ পাক বলছেন, ওমান তাতাওয়া খাইরান, যেই ব্যক্তি কল্যাণ স্বেচ্ছাই করবে, ভালো কাজ, নেকির কাজ স্বেচ্ছাই করবে, ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণ গ্রাহী, আল্লাহ পাক তার এই আমলের যথাযোগ্য মান দেবেন এবং তার প্রতিদান দেবেন, আলীম, এবং তিনি সব কিছুই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার ওই সব লোকের কথা বলেছেন যারা সত্যকে জানার পরে সত্যকে লুকিয়ে রাখে, সত্যকে প্রচার করে না, সত্যকে গোপনে রাখে, জানতে দিতে চায় না, ওদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াক্তুমূনা মা আনজালনা মিনাল বাইয়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, নিশ্চয় যারা লুকিয়ে রাখে ওই সব বিধান, মা আনজাল্লা মিনাল বাইয়িনাত, যা আমি নাজিল করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ হিসাবে, ওয়াল হুদা, এবং দিক নির্দেশনা হিসাবে, মিম বাদে মা বাইয়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, মানব জাতির জন্য যে কিতাবে আল কোরআনে যা বর্ণনা করে দিয়েছি এটার পরে যদি লুকিয়ে রাখার চেষ্টা করে, উলাইকা ইয়াল আনহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, আল্লাহ পাকের অভিশাপ, লানত মানে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। ওয়াইয়াল আনহুমুল্লাহ ইনুন, আর যত লানতকারীরা রয়েছে, অভিশাপকারীরা রয়েছে, তাদের অভিশাপ রয়েছে, ফেরেশতাদের অভিশাপ রয়েছে, আম্বিয়া রাসূলগণের অভিশাপ রয়েছে, নেক লোক সৎ লোকদের অভিশাপ রয়েছে তাদের উপর, কারণ তারা সত্যকে গোপনে রাখে এবং মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন, তবে তওবার দরজা খোলা আছে, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম, তবে যারা তওবা করবে, ফিরে চলে আসবে, এতদিন লুকিয়ে রাখতাম না, লুকিয়ে রাখবো না, এখন সংশোধন করব, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার সংশোধন করতে চাই, ওয়া আসলাহু, এবং সংশোধন করে নিল, ওয়া বাইয়ানু, এবং সুস্পষ্ট বর্ণনা করলো, হক শিখেছি, সত্যকে জানতে পেরেছি, সুতরাং উত্তম পন্থায় সত্যকে মানব জাতি পর্যন্ত পৌঁছাবো, ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ বলছেন এদের আমি তওবা কবুল করব, ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম, আমি আল্লাহ অতি তওবা কবুলকারী এবং অতি দয়াবান। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন ওই সব লোকের কথা যারা কুফরি করেছে এবং এই কুফরির অবস্থায় মারা গেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, নামাজকে অস্বীকার করেছে, দিনের বিধান স্পষ্ট প্রমাণিত অথচ অস্বীকার করেছে, তারপরে ওর ওপর মারা গেছে, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করলো, অস্বীকার করলো, ওয়া মাতু, এবং মারা গেল, অহম কুফফার, কুফরির অবস্থায়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের ওপরই আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, ওয়াল মালায়েকাতে, ফেরেশতাগণের অভিসম্পাত রয়েছে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের অভিসম্পাত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, জাহান্নামে অভিশপ্ত হয়ে চিরকাল থাকবে, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবসরও দেওয়া হবে না, বিরামও দেওয়া হবে না, এমন নয় যে শাস্তি হইলো হইলো, এখন শাস্তি থেকে জাহান্নাম থেকে উঠিয়ে কিছুদিন আরাম দেওয়া হোক, তারপরে আবার জাহান্নামে দেওয়া হবে, তাও আল্লাহ পাক রব্বুল করবেন না, কারণ সেখানে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন একমাত্র শাস্তি দেওয়ার জন্য, যারা জাহান্নামের যোগ্য হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ পাক রব্বুল তারপরে তাওহীদের কথা উল্লেখ করেছেন, আল্লাহর একত্বের কথা, যে একত্বকে আশ্চর্যজনক মনে করত আরব মুশরিকরা, আরে এক আল্লাহ কি করে হইতে পারে, এত আমাদের মাবুদ, এত আমাদের উপাস্য, সংখ্যার শেষ নেই, কাবার চারিদিকে 360, আর এ বলছে একজন শুধু, এক সত্তা শুধু, এটা তো আমরা মানতে পারি না। তারা আশ্চর্য হয়ে বলেছিল, আজালাল আলিহাত ইলাহান ওয়াহিদা ইন্না হাযালা শাইউন উজাব, কি মুহাম্মদ, এসে এতগুলি আমাদের উপাস্যকে, এতগুলি মাবুদকে যেগুলির আমরা পুজো করে থাকি, এগুলিকে ইলাহান ওয়াহিদা একটি করে দিল, একটাকে রাখলো, বাকি সবকে ক্যানসেল করে দিল, সবকে বাতিল ঘোষণা করে দিল, ইন্না হাযালা শাইউন উজাব, এটা তো বিস্ময়কর বিষয়, এটা তো আশ্চর্যজনক বিষয়, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের উপাস্য, তোমাদের মাবুদ একমাত্র একক মাবুদ, ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোন সত্য উপাস্য নেই, এটি হচ্ছে কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ, হুয়ার রহমান, তিনি পরম করুণাময়, আর রাহিম, তিনি অতি দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের একটি লম্বা আয়াতে আল্লাহ পাকের বেশ কিছু নিদর্শন রয়েছে পৃথিবীতে, সেসব নিদর্শন যেগুলি দিয়ে আল্লাহ পাককে চেনা যায়, আল্লাহ পাকের ক্ষমতা কুদরত সম্পর্কে জানা যায়, আল্লাহ পাকের গুণ সম্পর্কে জানা যায়, সেসব বিষয়গুলি উল্লেখ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা ফাআহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখির বাইনাস সামাই ওয়াল আরদ লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিনগুলি সৃষ্টির মধ্যে, এই যে বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, শুধু এই বিশাল এক আসমান নয়, এর ওপর আরো আসমান রয়েছে, সাত আসমান রয়েছে পুরো, এই আসমানগুলি এইরকমই জমিন তার মতোই রয়েছে, সাত জমিন রয়েছে, নবী করিম সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এবং কোরআন করিম আল্লাহ বলছেন অমিনাল আরদে মিসলাহুন্না, জমিন আসমানের মতোই সাতটি রয়েছে, ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, এবং রাত এবং দিনের বিবর্তন, রাত যাচ্ছে দিন আসছে, অন্ধকার ছিল আলোকিত হয়ে গেল, আবার দিন শেষ হয়ে যাচ্ছে রাত চলে আসে দিন যেন, রাত তাড়া করে চলে আসছে দিনের পেছনে এবং অন্ধকার ছেয়ে গেল। তারপরে শুধু তাই নয়, বরং রাত কখনো ছোট হয় কখনো বড় হয়, দিন কখনো ছোট হয় কখনো বড় হয়, কখনো গরম হয় কখনো ঠান্ডা হয়, শীত আসে কখনো গরম আসে, এসবগুলির মধ্যে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, এবং সেই নৌযান যা সমুদ্রে চলাচল করে, পানি জাহাজ সমুদ্রে চলাফেরা করে, বেমায়ান ফাউনাস, এমন আসবাবপত্র নিয়ে, এমন মানুষের দ্রব্য সমূহ নিয়ে যেগুলি মানুষের কাজে আসে। আজকে যদি পানিপথে আমরা মাল সামান এক দেশ থেকে অন্য দেশে পাঠাবার সুযোগ না পেতাম, তাহলে আমরা একে অপর থেকে উপকৃত হতে পারতাম না। আল্লাহ বলছেন ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং আসমান থেকে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন তাতে ফাআহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়ে মাটি অনাবাদ হয়ে যাওয়ার পর মরে যাওয়ার পরে জীবিত করেন, অবাস্তা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং এই পৃথিবীতে বহু রকমের আল্লাহ জীব জন্তু সৃষ্টি করেছেন এতেও, ওয়াতাসরিফির রিয়াহে, এবং হাওয়া বাতাসের নিয়ন্ত্রণের মধ্যে, ওয়াসাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ন্ত্রিত রয়েছে, লা আয়াত, বহু নিদর্শন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নিদর্শন রয়েছে তাকে চেনার জন্য। কিন্তু লিকাওমি ইয়াকিলুন, ওই সব জাতি এতে থেকে শিক্ষা গ্রহণ করবে যাদের বিবেক বুদ্ধি রয়েছে, যাদের বোধ শক্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন, এবং তা স্বীকার করার তৌফিক দান করেন, তা মেনে নেওয়ার প্রত্যেক মানুষকে আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করার জন্য তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয রব্বুল আলামিন আমাদের হিদায়তের জন্য কোরআনুল করিম নাজিল করেছেন, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত দিয়ে আল কোরআন নাজিল করে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 165 তে ইরশাদ করেছেন যে মানুষের মধ্যে থেকে কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর শরীক করেছে এবং তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে এবং তারা শিরক করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, মানুষের মধ্যে কতক মানুষ এমন রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক শরীক সাব্যস্ত করেছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে যারা মুমিন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাদের চাইতে অনেক বেশি ভালোবাসে। এই হচ্ছে মুমিন আর মুশরিকের মাঝে পার্থক্য। মুমিন একমাত্র আল্লাহকে সবচাইতে ভালোবাসে, পক্ষান্তরে যারা মুশরিক বহুত্ববাদী তারা তাদের উপাস্যকে, তাদের বাতিল মাবুদকে এবং তাদের যারা বড়রা রয়েছে তাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, যদি জালিমরা এখনি দেখে নিত, বুঝতে পারত, যখন আযাব দেখে তারা বুঝবে, তাহলে তারা সংশোধন করে নিত। কি বুঝবে? যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির আধার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আন্নাল্লাহ শাদীদুল আযাব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব অত্যন্ত কঠোর। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইযতাবারা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, যারা এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্যের অনুসরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে অন্য কোন মানবরচিত বিধানের অনুসরণ করেছে, কোন ব্যক্তির অনুসরণ করেছে, মহান আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে স্মরণ করো ওই সময়কে বিচার দিবসে, ইযতাবারা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যাদের অনুসরণ করা হয়েছিল অন্যায় করে, ভুল করে, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত দিন বাদ দিয়ে, তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে ওই সব লোক থেকে যারা তাদের অনুসরণ করেছিল, যারা তাদের অনুসারী, তাদের ভক্ত ছিল, তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে যে আল্লাহ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওরা আউল আযাব, এবং তারা আযাবকে প্রত্যক্ষ করবে, আল্লাহ পাকের শাস্তিকে সচক্ষে দেখবে। ও তাকাত্তাত বিহিমুল আসবাব, সেই দিন আযাব থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, বরং সমস্ত রকমের সম্পর্ক সেই দিন ছিন্ন হয়ে যাবে, কোনো আত্মীয়তা কাজে আসবে না, কোনো রকমের পার্থিব সম্পর্ক কাজে আসবে না। আল্লাহ পাক আরো বলছেন, ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, যখন এ কথা শুনবে অনুসারীরা যে আমরা যাদের অনুসরণ করেছিলাম, আমরা যাদের ভক্ত ছিলাম, তারা আমাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছে, তখন এই অনুসারীরা, অন্ধভক্তরা বলবে, ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ, আল্লাহ পাক বলছেন ওই সব লোকেরা বলবে যারা অন্ধ অনুসরণ করেছিল, লাউ আন্না লানা কাররাহ, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হইতো পৃথিবীতে, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তাহলে এদের থেকে আমরাও সম্পর্ক ছেদের ঘোষণা করে আসতাম যেমন এরা আমাদের থেকে আজকে সম্পর্ক ছেদ করল। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের আমলগুলি, তাদের কাজকর্মগুলিকে তাদের জন্য আক্ষেপ স্বরূপ দেখাবেন। তাদের এই পৃথিবীর কাজগুলি, যে মেহনত পরিশ্রম, অন্ধ অনুসরণ, সবগুলি তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে পড়বে, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, লাঞ্ছিত করে, অমাহম বি খারিজিনা মিনান নার, আর সেই জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মানব জাতিকে হালাল এবং পাক পবিত্র ভক্ষণ করার আদেশ করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরযি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা কিছু আছে তা থেকে যা হালাল, যা পাক পবিত্র, তা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, এবং শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয় এই শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে, আর এই শয়তান তোমাদেরকে কখনো ভালো কাজের আদেশ করবে না। ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, নিঃসন্দেহে এই শয়তান তোমাদেরকে অন্যায় কাজের এবং অশ্লীলতার আদেশ প্রদান করবে, অন্যায় কাজের জন্য, পাপ করার জন্য, আর অশ্লীল কাজে অংশ নেওয়ার জন্য, অশ্লীলতা ছড়ানোর জন্য উৎসাহিত করবে, এবং এর জন্য তোমাদেরকে কুমন্ত্রণা দিবে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর যে সম্পর্কে তোমাদের জ্ঞান নাই সেসব কথা বলার জন্য তোমাদেরকে প্ররোচিত করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই, এটি হচ্ছে শয়তানের প্ররোচনা। শয়তান এভাবে মানব জাতিকে পথভ্রষ্ট করে, এইভাবে না জেনে ফতোয়া দেওয়া, না জেনে দিন ইসলাম সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে কোনো কথা বলা, জায়েজ নাজায়েজ সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে কোনো কথা বলা, এ হচ্ছে এক বড় গুনাহ, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়াইযা ক্বীলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা ইয়াহতাদুন, মহান আল্লাহ বলছেন যে তাদেরকে যখন বলা হইত, অর্থাৎ আরবের মুশরিকদেরকে, আরবদের পৌত্তলিকদেরকে যখন বলা হইত যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যে আল্লাহ পাক নাজিল করেছেন আল কোরআনের বিধান, তাকে অনুসরণ করো এবং এই বিধানকে তোমাদের সিলেবাস হিসাবে গ্রহণ করো আর সেই মোতাবেক জীবন যাপন করো, তখন তারা বলতো বলনাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা তো অনুসরণ করব ওই সব রীতিনীতির যার উপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। তাহলে পূর্বপুরুষদের দোহাই দেওয়া, বড়রা যা করেছে, বাপদাদারা যা করেছে সেটাই হচ্ছে ঠিক এবং সেই কাজগুলি আমরা করব, তারা কি বুঝতো না, এইরকম কথা বলা হচ্ছে মুশরিকদের চরিত্র, যা আজকে এক শ্রেণীর মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে। অনেক মুসলিমকে শোনা যায় যদি আল্লাহ পাকের কথা বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন যে কোরআন এবং হাদিস দ্বারা এইভাবে প্রমাণিত, তখন তারা তাদের বড়দের কথা পেশ করে, তখন তারা তাদের পূর্বপুরুষদের কথা, বাপদাদাদের কথা পেশ করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যারা বাপদাদার দোহাই পড়ে তাদের নিন্দা করেছেন, এবং এই পথটি ভ্রান্ত পথ। সত্য পথ হচ্ছে আল্লাহ পাকের সত্য দিনের সন্ধান করা এবং তার সম্পর্কে তদন্ত করা, আর ভ্রান্ত দিনের লক্ষণ হচ্ছে যে যারা বড়দের দোহাই দেবে, বাপদাদার দোহাই দেবে, পূর্বপুরুষদের দোহাই দেবে, আর আমাদের বড়রা কি বুঝতো না, এই ধরনের কথাবার্তা বলবে, এটি হচ্ছে ভ্রান্ত পথের লক্ষণ। আল্লাহ পাক বলছেন যে আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিরুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের পূর্বপুরুষরা যদিও কিছু বুঝতো না আর যদিও তারা সঠিক পথে ছিল না, তারপরেও তাদের অন্ধ অনুসরণ করবে, হতে পারে তাদের বাপদাদারা ভুল করেছে, তারা বুঝতে পারেনি, হতে পারে যে তারা সঠিক পথ পায়নি, তাই বলে কি তারাও এই কাজ করবে, যে কাজ করে ভুল করে ভুল পথে চলে জাহান্নামের পথে চলে গেছে, এটা কি জ্ঞানীর পরিচয় হবে? কখনো জ্ঞানীর পরিচয় হবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন যে কাফেরদের উদাহরণ, যারা পূর্বপুরুষদের দোহাই পড়ে এবং সত্য কথাকে শুনতে চায় না, মানতে চায় না, তাদের উদাহরণ হচ্ছে এইরকম, ওয়ামাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযি ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ আও নিদা। ওই ব্যক্তিদের উদাহরণ যারা কুফুরি করেছে সেই ব্যক্তির মতো, কামাসালিল্লাযি ইয়ানইকু, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি রাখাল এবং ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ আও নিদা, সে হাঁক দেয়, সে চিৎকার করে, এমন কিছুকে চিৎকার করে ডাকে, অর্থাৎ ছাগল গরুকে চিৎকার করে ডাকে, লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা, এমন ভাষা দিয়ে ডাকে যে তার ভাষা বুঝে না যে কি আমাকে বলতে চাইছে, তবে ডাক আর হাঁক বুঝে। আল্লাহ বলছে যে ডাক এবং হাঁকটা বুঝে এই পশু যে আমাকে যেন পিছন থেকে রাখাল কোন আওয়াজ করছে, এইটুকু বুঝে। এইরকম হচ্ছে ওই কাফেরদের অবস্থা, যারা সত্যকে যাচাই করতে চায় না এবং সত্যকে গ্রহণ করতে চায় না। দোয়া মানে হচ্ছে আস্তে ডাকা, আর নিদা মানে হচ্ছে চিৎকার করে ডাকা। আস্তে যদি ছাগল গরুকে ডাকা হয়, জোরেও ডাকা হয়, তবু ভাষা বুঝবে না, শুধু এতটুকু বুঝবে যে আস্তে আওয়াজ করে আমাকে চিৎকার করলো বা জোরে আওয়াজ করে চিৎকার করলো, এই কথাই শুধু বুঝবে। আল্লাহ পাক বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এরা হচ্ছে বধির, কিছু শোনে না, বুকমুন এরা হচ্ছে বোবা, ভালো কথা সত্য কথা বলতে চায় না, উমিয়ুন এরা হচ্ছে অন্ধ, ভালো জিনিস সত্য জিনিস দেখতে চায় না, ফাহুম লা ইয়াকিলুন, সুতরাং এরা বুঝে না, এরা বুঝার চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সূরা বাকারার আয়াত নম্বর 172 এ মহান আল্লাহ ইরশাদ করছেন মুমিনদেরকে সম্বোধন করে, হে মুমিন সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যা দান করেছি তা থেকে, যা পাক পবিত্র তা তোমরা ভক্ষণ করো, এবং আল্লাহর এই রিজিক খেয়ে ওয়াশকুরুলিল্লাহ, তার জন্য শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকার অর্থে তোমরা তার ইবাদত বন্দেগী করো, যদি আল্লাহর বান্দা হও তাহলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করবে। শুকরিয়া জ্ঞাপন করতে হয় অন্তর থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করে এবং তার অনুভূতি সৃষ্টি করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে জবান দিয়ে, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে এবং অহংকার যেন প্রকাশ না পায়, শুকরিয়া আদায় করতে হবে কাজে কর্মে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। মহান আল্লাহ যেভাবে মুমিনদেরকে সম্বোধন করেছেন যে তারা হালাল খাবে এবং হালাল খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকেও এই আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক অন্য আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, হে রাসূলগণ তোমরা পাক পবিত্র খাও, ওয়া আমালু সালিহা এবং নেক আমল করো। তাহলে পাক পবিত্র হালাল খেয়ে যদি ইবাদত বন্দী করেন, সৎ কাজ করেন, তাহলে তা কাজে আসবে। সুতরাং যারা অসৎ পথে আয় উপার্জন করে, হারাম খায়, তাদের দোয়া কবুল হতে বাধা সৃষ্টি হয়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে হারাম খেয়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন না। কারণ ওয়ামাতআমুহু হারাম, তার খাবার হচ্ছে হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় বস্তু হচ্ছে হারাম, ওয়ামালবাসু হারাম, তার লিবাস পোশাক হচ্ছে হারাম, ওয়াগুজ্জিয়া বিল হারাম, এমনকি তার আহারি হচ্ছে হারাম, সবকিছুই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এর দোয়া কি করেই কবুল হবে? আশ্চর্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে কয়েকটি বস্তু, যে আল্লাহ পাক বহু বস্তু হারাম করেছেন, তার কয়েকটি বস্তুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। মহান আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে তোমাদের উপর হে মানব সকল, মৃত পশুকে হারাম করা হয়েছে। মরে যাওয়া পশু, যেই পশু বা পাখিকে জবাই করা হয়নি আল্লাহর নাম নিয়ে, মরে গেছে, মরে যাওয়ার পরে জবাই করলে কাজ হবে না, মরে যাওয়ার পরে তা খেয়ে নিলে সেটি হারাম হবে। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য মরা জীব জন্তু হারাম করা হয়েছে, ওয়াদ্দাম এবং রক্তকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, যে রক্ত প্রবাহিত হয়, আর যে রক্ত গোশতের মধ্যে, হালাল গোশতের মধ্যে যে সামান্য রক্ত থাকে সেই রক্ত এর অন্তর্ভুক্ত নয়। এর জন্য রক্ত দুই প্রকার, এক হচ্ছে দামে মাসফুহ আর দামে গায়ের মাসফুহ। যে রক্ত সবেগে প্রবাহিত হয় সেরা উপসারা দিয়ে, এই রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। ওয়াল্লাহমাল খিনজির, আর শুকুরের গোস্তকে আল্লাহ পাক হারাম করেছেন। শুকুরের গোস্ত অকাট্যভাবে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের আয়াত দ্বারা স্পষ্ট হারাম করেছেন। সুতরাং যেই জাতি শুকুর খাবে সেই জাতির শুকুরের মতো চরিত্র হবে। কারণ শুকুর এমন একটি ঘৃণিত জাতি, ঘৃণিত পশু আল্লাহ পাক রব্বুল আলামিনের, নোংরা পশু যার মধ্যে আত্মমর্যাদা গাইরাত বলে কিছু নেই, যার ফলে যারা শুকুর খায় তাদের মধ্যে এই কুচরিত্র চলে আসতে পারে। নিজের পরিবার সম্পর্কে, নিজের ছেলে মেয়েদের সম্পর্কে আত্মসম্ভ্রম বলে কিছু থাকবে না, বেগাইরাত হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে চার নম্বরে যেটি আল্লাহ পাক হারাম করেছেন তা হচ্ছে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যার ওপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, অর্থাৎ আল্লাহর নামে তা জবাই করা হয়নি, বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি। সুন্নতি তরিকা হচ্ছে বিসমিল্লাহ বলবে এবং তার সাথে আল্লাহু আকবার বলে এভাবে জবাই করবে। বিসমিল্লাহ আল্লাহর নাম না নিলে কোন পশু বা পাখি হালাল হবে না, জবাইয়ের সময় যদি আল্লাহ পাকের এভাবে নাম না নেওয়া হয়। আর ওই রকমই আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, এর অন্তর্ভুক্ত ওইসব পশু পাখি আসবে যেগুলোকে আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গিত করা হয়, আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয়, সেগুলিও হারাম। যেমন দেবী দেবতার নামে যদি ষাঁড় ছেড়ে দেওয়া হয় তাহলে তা হারাম, যদিও জবাই করার সময় ওই পশুগুলি যেগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয়েছে, উৎসর্গ করা হয়েছে, জবাই করার সময় বিসমিল্লাহ বলে তবু হালাল হবে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আয়াতের অন্তর্ভুক্ত এই বিধানগুলি। আল্লাহ পাক তারপরে বলছেন যে ফামানি তোররা গাইরা বাগিন ওয়ালা আদ, তবে যেই ব্যক্তি বাধ্য হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, খিদার তাড়নায় এত নিরুপায় হয়েছে যে মরা জীব জন্তুর গোস্ত খাওয়া ছাড়া কোনো উপায় নেই, অথবা রক্ত পান করতে বাধ্য, এইরকম যে কোন হারাম বস্তু পান করতে বা খেতে বাধ্য হয়ে গেল, গায়রা বাগেন, কিন্তু সেই ব্যক্তি যেন সীমা লঙ্ঘনকারী না হয়, সেই ব্যক্তি যেন জুলম অত্যাচারকারী না হয়, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ নেই। অর্থাৎ ওই ব্যক্তি যেন এমন না হয় যে সেই ব্যক্তি অপরাধী এবং অপরাধ করে কোথাও আশ্রয় নিয়েছে, অপরাধী যেন না হয়। তাহলে চোর ডাকাত এইরকমই খুনি ব্যক্তি যদি খিদার তাড়নাই হারাম কিছু খেতে চায় তাহলে তার জন্য হালাল হবে না, কারণ এই ব্যক্তি নাফরমান এবং আল্লাহর নাফরমানি করে সেই ব্যক্তি এই অবস্থার সম্মুখীন হয়েছে। এইরকমই আর একটি দিক হচ্ছে যে ওয়ালা আদিন, সেই ব্যক্তি যেন এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি পিপাসায় মরে যাওয়ার আশঙ্কা থাকে তার, তাহলে যদি এক গ্লাস তার জন্য হারাম বস্তু যথেষ্ট হয় তাহলে তার জন্য দুই গ্লাস জায়েজ নয়। এইরকমই খাবারের ক্ষেত্রে, হারাম খাবারের ক্ষেত্রে যদি অল্প খেয়ে এসে তার প্রাণ বাঁচাতে পারে তাহলে বেশি খাওয়া জায়েজ নয়। ফালা ইসমারে আল্লাহ পাক বলছেন যে এইরকম যদি নিরুপায় হয়ে যায় তাহলে কোনো গুনাহ নাই, প্রয়োজন মোতাবেক পানাহার করতে পারবে হারাম বস্তু। ইন্নাল্লাহ গাফুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল অতি মার্জনাকারী এবং দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কীহিম ওয়ালাহুম আযাবুন আলীম। মহান আল্লাহ ওই সব লোকের কথা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত বিধানকে লুকিয়ে রাখে, মানব জাতির মাঝে প্রকাশ করে না, বিভিন্ন স্বার্থে তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন এই আয়াতে। নিশ্চয়ই আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিশ্চয়ই যেসব লোকেরা আল্লাহ পাকের নাযিলকৃত বিধানকে গোপনে রাখে, মিনাল কিতাবে যা কিতাবের মধ্যে রয়েছে, ওয়াশতারুনা বিহি সামানান কালীলা এবং তার বিনিময়ে অল্প মূল্য ক্রয় করে, অর্থাৎ দুনিয়ার স্বার্থ হাসিল করতে চাই, এই চরিত্র ছিল ইহুদিদের চরিত্র। সত্যকে গোপন রাখত অথচ কিতাবের মধ্যে রয়েছে, জনসাধারণকে জানতে দিত না। আর আজকেও যারা শিরক বিদাত করে মুসলিম সমাজের, তারাও কোরআন এবং হাদিসের যেসব দলিল প্রমাণ, আল্লাহর তৌহিদ সম্পর্কে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত সম্পর্কে রয়েছে, সেগুলিকে গোপন রাখে, জনসাধারণকে জানতে দিতে চাই না। আল্লাহ পাক তাদের শাস্তি সম্পর্কে বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার, এরাই তো তারা যারা নিজের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করবে না। আল্লাহ পাক পরকালে তাদেরকে জাহান্নামের আগুন খেতে দিবেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ এবং আল্লাহ পাক তাদের সাথে কথাও বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম এবং তাদেরকে আল্লাহ পাক পরিশুদ্ধও করবেন না, পাক পবিত্রও করবেন না এই গুনহার নাপাকি থেকে, ওয়ালাহুম আযাবুন আলীম এবং তাদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এই লোকেরাই তো তারা যারা গোমরাহিকে সঠিক হেদায়েতের বিনিময়ে খরিদ করে নিয়েছে, হেদায়েতকে হারিয়ে দিয়েছে, সঠিক পথকে হারিয়ে দিয়েছে, আর তারা ভুল পথকে বেছে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরা, এবং আল্লাহর মার্জনার বিনিময়ে আল্লাহর আযাবকে খরিদ করে নিয়েছে, আযাব চাই আল্লাহ পাকের মার্জনা চাই না। ফামা আসবারাহুম আলান নার, এরা জাহান্নামের আগুনের উপর কত ধৈর্যশীল, কত সাহস এদের যে জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, কারণ আল্লাহ পাকের বিধানকে এরা গোপনে রেখেছে, তাদের জন্য এই শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল, তারপর যালিকা বি আন্নাল্লাহ নাযযালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফী শিকাকিম বাঈদ। শুনে রাখো যে কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবকে সত্যের সাথে নাজিল করেছেন, ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফিল কিতাব, আর যারা আল্লাহ পাকের এই কিতাব আল কোরআন সম্পর্কে মতানৈক্য করবে, মানতে চাইবে না, লাফি শিকাকিম বাঈদ, তারা চরম মতভেদে পড়ে রয়েছে, সত্য থেকে অনেক দূরে চলে গেছে মতভেদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন কোরআনের রাস্তা ছেড়ে দিয়ে অন্যদিকে যারা চলে যায় তাদেরকে। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু মৌলিক আকীদার বিষয় উল্লেখ করেছেন যেগুলি ইমানের পিলার। আল্লাহ পাক এই আয়াতে ইমানের পাঁচটি পিলার উল্লেখ করেছেন শুধু একটি ছাড়া। তাকদীরের বিষয়টি কি আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন, আর বাকি যে আরো পাঁচটি ইমানের স্তম্ভ রয়েছে সেগুলিকে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইসাল বিরর আনতুয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, যখন ইহুদিরা এবং মুনাফিকরা কিবলা নিয়ে বাড়াবাড়ি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করলেন মদিনা যাওয়ার পরে 16-17 মাস, আর তারপরে আবার যখন কাবার দিকে ফিরে গেলেন তখন তারা আলোচনা সমালোচনা শুরু করে দিল, আর এটাকে মুখ্য বস্তু বানিয়ে নিল। আল্লাহ বলছে এটা বড় বস্তু নাই, কোন একদিকে মুখ করে কোন একটি বস্তুকে কিবলা বানিয়ে নামাজ আদায় করতে হবে, এটা হচ্ছে আসল বিষয়, কিন্তু আল্লাহ পাক যেটাকে বলবেন সেটাই হচ্ছে কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেছেন বাইতুল মুকাদ্দাস সেটি কিবলা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিলেন, কাবাকে কিবলা করলেন, এটি হচ্ছে কিবলা, এটা বড় বিষয় নাই। আসল বিষয় হচ্ছে ইমানের বিষয়গুলি, আসল বিষয় হচ্ছে মৌলিক আকীদার বিষয়গুলি, কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সেটা ঠিক হইতে হবে। মহান আল্লাহ বলছেন, লাইসাল বিররা, নেকির বিষয় নয় যে আন্তুয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা তোমাদের মুখমণ্ডল ফেরাবে পূর্ব দিকে না পশ্চিম দিকে, এটা বড় নেকির বিষয় নয়। আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করো। ওয়ালাকিন্নাল বিররা, তবে আসল নেকির বিষয় হচ্ছে ওই ব্যক্তির আমল, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। তাহলে সবচেয়ে বড় নেকির বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহকে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালে বিশ্বাসী হওয়া, পরকালকে বিশ্বাস করতে হবে। পরকালের বিভিন্ন স্তর রয়েছে, শুরু হয় মানুষের মত থেকে আর তারপরে কবরের জীবন, কবরে প্রশ্ন উত্তর, কবরের নিয়ামত অথবা সাজা শাস্তি, আর এখান থেকে শুরু করে আবার কবর থেকে পুনরুত্থান, আর তারপরে বিচারের হিসাব নিকাশ, এই থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলি হচ্ছে পরকালের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছেন যে ওয়াল মালায়েকা, এবং নেকির কাজ হচ্ছে যে ফেরেশতাগণের প্রতি ঈমান রাখবি, ওয়াল কিতাব, আল্লাহ পাকের কিতাব আল কোরআনের প্রতি ঈমান রাখবি, ওয়ান নবীনা, এবং নবীগণের প্রতি ঈমান রাখবি, ওয়া আতাল মালা, এসব ঈমানের স্তম্ভগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন। তারপরে বলছেন বেশ কিছু আমলের কথা, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, ধন সম্পদকে ভালোবাসা সত্ত্বেও ধন সম্পদ দান করি, আত্মীয় স্বজনদেরকে, জাবিল কোরবা, ওয়াল ইয়াতামা, ইয়তিমদেরকে, ওয়াল মাসাকিন, দরিদ্র অভাবীদেরকে, ওয়াবনাস সাবিল, এবং মুসাফির পথিককে, ওয়াসাইলিনা, আর ভিক্ষুকদেরকে, ওয়াফির রিকাবে, এবং দাসমুক্ত করার ক্ষেত্রে। এসবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নামাজ আর অন্যান্য আমলের কথা উল্লেখ করেছেন। ওয়া আকামাস সালাত, এবং নামাজ কায়েম করা হচ্ছে নেকির কাজ বড়। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়াল মুফুনা বি আহদিহিম, এবং যদি কারো সাথে চুক্তি করে থাকে চুক্তি পুরা করবে, ওয়াদা কে পুরা করবে, ইজা আহাদু, যখন চুক্তি করবে। ওয়াসাবিরিনা ফিল বাসায়, আর কষ্টের সময় ধৈর্য ধারণ করবে। ওয়াদদাররাই, আর ব্যাধি হলে ধৈর্য ধারণ করবে। ফিল বাসা মানে হচ্ছে অভাবের কষ্ট, দারিদ্র অভাব যখন থাকবে তখন ধৈর্য ধারণ করবে, যখন ব্যাধি হবে বালা মুসিবত আসবে তখন ধৈর্য ধারণ করবে। ওয়াদদাররাই ওয়াহিনাল বাসে, রণক্ষেত্রে যখন যুদ্ধের ময়দানে নামতে হবে আল্লাহর দিনের জন্য তখন ধৈর্য ধারণ করবে। উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই তো সত্যবাদী, এরাই তো সত্যিকার অর্থে মুসলিম। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে আল্লাহ ভীরু, এরাই হচ্ছে সংযত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দলে আমাদেরকে শামিল হওয়ার যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।